الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী করে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি আছে, শেষ নাই। কিছুদিনের জন্য মানুষ দুনিয়াতে আসছে, আবার মানুষ তার গন্তব্যস্থানে চলে যাবে। গন্তব্যস্থান তার আখেরাত। সে দুনিয়াতে কিছুদিন থাকবে, আবার সে চিরকালের জন্য আখেরাতে চলে যাবে। এই দুনিয়ার সামান্য জিন্দেগি একমাত্র আল্লাহ তাআলা আখিরাতের তৈয়ারির জন্য দান করেছেন। এটাই দুনিয়ার জিন্দেগির উদ্দেশ্য। প্রত্যেক লোকের, চাই পুরুষ হোক মহিলা হোক, যে কোনো শ্রেণীর লোক হোক, ব্যবসায়ী হোক, কৃষিজীবী হোক, চাকরিজীবী হোক, ক্ষমতাশালী হোক, সবার উদ্দেশ্য একটাই, সে আপন জায়গাতে তার আখরাতের তৈরি করবে। কৃষক কৃষিক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে, ব্যবসায়ী তার ব্যবসা ক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে, চাকরিজীবী চাকরি ক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে। এরকম সবাই যাকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছেন শাসন ক্ষেত্রে তার আখরাতের তৈরি করবে। আখরাতের তৈরি করাই প্রত্যেকের উদ্দেশ্য, পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব গ্রাম শহর সব জায়গার সবার উদ্দেশ্য একটাই, যে আখিরাতের তৈরি করা। যখন মৃত্যুবরণ করবে তখন বুঝবে দুনিয়ার জিন্দগি তার জন্য কতখানি দামি আর কিমতি ছিল, আফসোস করবে যতখানি দুনিয়ার জিন্দগিকে আখিরাতের জন্য নির্ধারিত করা উচিত ছিল আমি ওরকম ভাবে আখিরাতের জন্য নির্ধারিত করতে পারি নাই, আফসোস করবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যদি সে একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রতিটি কলমার বদলে আল্লাহ তাআলা তাকে আখিরাতে এমন নেয়ামত দান করবেন যে নেয়ামত সমস্ত দুনিয়ার মোকাবেলায় বাড়িয়ে হবে, সমস্ত দুনিয়ার মোকাবেলা বাড়িয়ে হবে। সুবহানাল্লাহ, এর বদলা আল্লাহ তাআলা যে আখিরাতে দিবেন তার মোকাবেলা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব মিলাইয়া করতে পারবে না। দুনিয়ার সব সম্পদ দিয়া সে এই কলমার মূল্য আদায় করতে পারবে না। এজন্য যে দুনিয়া খতম হয়ে যাবে কিন্তু আখিরাত কোনদিন শেষ হবে না, একটা কালেমার নেকি সে চিরকাল পাইতে থাকবে কিন্তু দুনিয়া সে যতই তাকে দেওয়া হোক এর বদলা যতই তাকে দুনিয়ায় দেওয়া হোক কিন্তু দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এজন্য দুনিয়া দুনিয়ার ভিতরে যা আছে সব মিলিয়ে একটা তসবির মূল্য আদায় করতে পারবে না। একটা তসবির মূল্য সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সে তার আমলের মূল্য আখিরাতে বুঝতে পারবে যে এক একটা কালেমা কিরকম মূল্যবান ছিল, আর তার সমস্ত পুরা দিন কিরকম মূল্যবান হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এক বেরোধ করা চাই, এটি হল ডুবিওয়ালা মেহনত, যে মেহনতের দ্বারা আমলের কিমত এবং মূল্য তার দিলের মধ্যে বসে যাবে। আর তার আমল করার যোগ্যতা পয়দা হয়ে যাবে, তার মধ্যে ওই ইমান আসবে যে ইমান তার কবরে কাজে লাগবে। এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা তার ওই ইমানি আমল হাসিল হবে, যে ইমানি আমল তার কবরে তার লাগবে, কবরে তার কাজে আসবে, আখিরাতে কাজে আসবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা সে ওই ইমান হাসিল করবে, ওই ইমানই আমল হাসিল করবে, যে ইমান ও আমলের দ্বারা সে চিরকালের জান্নাত হাসিল করবে। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দাওয়াতওয়ালা মেহনতের উসিলায় এমন ইমান ও আমলওয়ালা জিন্দগি দিবেন যে জিন্দগির উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হায়াতে তৈয়বা দান করবেন, হায়াতে তৈয়বা, এবং ওই ইমানের দ্বারা সে আল্লাহ তাআলা যত নিষেধ বিষয় আছে সমস্ত নিষেধ বিষয় থেকে সে বাঁচতে পারবে। ওই ইমান তাকে হারাম কাজ থেকে বাঁচিয়ে দিবে, হারাম হালালের উপরে চালাইয়া দিবে, যত রকমের নিষেধ বিষয় আছে ওই সব নিষেধ বিষয় থেকে তাকে বাঁচিয়ে দিবে, এবং আল্লাহ তাআলার পছন্দনীয় নেক আমলওয়ালা জিন্দগির উপরে তাকে উঠিয়ে দিবে, তৈয়ার করে দিবে। আল্লাহ তাআলা এই দাওয়াতওয়ালা মেহনতের সিলায় তাকে ওই ইমান দান করবেন, আর ওই ইমানি জিন্দগি নেক আমলওয়ালা জিন্দগি দান করবেন। আল্লাহ তাআলা ওই আমলের বরকতকে দুনিয়াতে জাহির করবেন, তার জিন্দগি শান্তির জিন্দগি হবে, বরকতের জিন্দগি হবে, সফলতার জিন্দগি হবে, ইজ্জতের জিন্দগি হবে। আল্লাহ তাআলা তাকে কামিয়াবি জিন্দগি দিবেন, যেদিকে তাকাবে ওদিকে সে দেখবে তার সমাধান, ঘরের দিকে তাকাবে সে ইমানের বুনিয়াদের উপরে আমল বানাইছে, ইমানি আমাল আল্লাহ তার ঘরের জিন্দগিতে শান্তি রহমত বরকত দান করবে। আওলাদের দিকে তাকাবে, বিবির দিকে তাকাবে, সে দেখবে আমার কোন সমস্যা নেই, সে শান্তি লাভ করবে, খুশি হয়ে যাবে, আত্মীয় স্বজন তাদের নিকটে সে শান্তি পাবে, ইজ্জত পাবে, এবং তার কোনো ভয় ভীতি নেই, মনে কোনো অশান্তি নেই, তার কোনো দুশ্মন নাই, তার সব দোষ সে দেখতে পাবে। আমার দুশ্মন বলতে কেউ নাই, দুশ্মন একমাত্র নকশার শয়তান, সে কাউকে দুশ্মন করবে না। এই জন্য যে আল্লাহ তাআলা তাকে সেই ইমান জিন্দগি নেক আমলওয়ালা জিন্দগি দান করেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মানুষ ইজ্জত চায়, ইজ্জত দিবেন, শান্তি চায়, শান্তি দিবেন, বরকত চায়, বরকত দিবেন, আর দেনওয়ালা একমাত্র আল্লাহ, দেনওয়ালা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে চান আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, আর যখন লোকের আমল ভালো হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ভালো ক্ষমতাওয়ালাকে ক্ষমতার মধ্যে বহাল করবেন, তাদের জন্য এই ক্ষমতাওয়ালা শান্তির উচিলা হয়ে যাবে, অশান্তি থেকে তাদেরকে রেহাই দান করবে, আর যদি আমল বুড়া হয়ে যায়, বুড়া লোককে ক্ষমতাসীন করবেন আর সমস্ত জিন্দগিতে এক অশান্তির কারণ হয়ে যাবে। এই মহান দোস্ত দেন ওয়ালা একমাশাল্লাহ, আল্লাহ তালা যাকে চান ইজ্জত দেন, যাকে চান আল্লাহ তালা জলিল করেন, যাকে আল্লাহ তালা ইজ্জত দিবেন তাকে কেউ জলিল করতে পারে না, আর যাকে আল্লাহ তালা জলিল করবেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ইজ্জত এবং জিল্লত আল্লাহ তালার হাতে, আল্লাহ তালা তখন তাকে ইজ্জত লাগেন দিয়ে দেন যখন সে আল্লাহ তালাকে ইমান ও আমল দ্বারা, ইমানি আমাল দ্বারা রাজি করবে। মেরে মহতরাম দোষ বুজুর্গ, সে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করেছে ইমান ও আমলের দ্বারা, কিন্তু নকশা দেখা যায় মনে হয় যেন জিল্লতের নকশা। আল্লাহ তালা এই জিল্লতের নকশার মধ্যে তাকে ইজ্জত দান করছে, আল্লাহকে নারাজ করেছে, নকশা দেখা যায় ইজ্জতের নকশা, আল্লাহ তালা ইজ্জতের নকশার মধ্যে তাকে দলিল করবে, দলিল করবে। আমি আলিম আসলাম তাদের ঘটনা, তাদের জিন্দগি একটা প্রমাণ করতেছে। ফিরাউন তার কাছে সব আসবাব সফলতা হেফাজতে ইজ্জতে ওখানে আল্লাহ তালা দলিল করে। মুসা আলাইহিস সালাম অসহায়, আল্লাহ তালা ওখানে আশ্রয় দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে কামিয়াব করে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইজ্জত জিল্লত আল্লাহ তালা হাতে, কামিয়াবি না কামিয়াবি আল্লাহ তালা হাতে, আল্লাহ তালা সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহ তালা আপন ক্ষমতায় আপন কুদরত দ্বারা রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন, যখন নাকি দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন রাত বড় হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে, যখন নাকি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন রাত ছোট হয়ে গেছে, দিন বড় হয়ে গেছে, সূর্য লাইলা ফিন নাহার ও সূর্য নাহার, আল্লাহ তাআলা আপন ক্ষমতায় জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন, অত করে জল হাই যেন নাই এতে, অত করে জল নাই এতে বেল হাই। আল্লাহ তালা জীবিত মুরগি থেকে মৃত ডিম বের করতেন, আবার মৃত ডিম থেকে জীবিত মুরগির বাচ্চা বের করতেন। আল্লাহ ধন্যবাদ, আল্লাহ তালা মানুষ থেকে মৃত পানির কাঁকড়া বের করতেন, মৃত পানির কাঁকড়া থেকে আল্লাহ তালা মানুষের জীবিত সন্তানকে আল্লাহ তালা পয়দা করেছেন। মেয়েদোস্ত কর্ণওয়ালা আল্লাহ, আল্লাহ তালারই একমাত্র ক্ষমতা বান, এবং আল্লাহ তালা যাকে চান আল্লাহ তালা তাকে যে হিসাব বেগমান রোজি দান করেন, রোজি দেওয়ার একমাত্র আল্লাহ, রোজি দেওয়ার একমাত্র আল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অতর্জু মানুষের হিসাব, আপনি যাকে চান তাকে বে হিসাব বেগমান রোজি দান করেন। ইমানওয়ালা বিশ্বাস করবে আল্লাহ তার উপরে, আল্লাহকে রাজি করবে, আল্লাহ সুবহানাহু তার জন্য আপন কুদরত দ্বারা এক সফলতার জিন্দগি, কামিয়াবির জিন্দগি নসিব করবেন। মেরে মোহতরম দোস্ত, এই জন্য মেহনত দাওয়াতওয়ালা মেহনত, দাওয়াতওয়ালা মেহনতের মধ্যে আল্লাহ তালা তার সহি ইমান দান করেন। যারা আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, এই মুসলমানের জন্যই দাওয়াতওয়ালা মেহনত, কোন কাফের আর মুশরিক দাওয়াত আলা মেহনত করবে না, তারা তো অমুসলমান, তারা কিসের দাওয়াত আলা মেহনত করবে? ইমানের দাওয়াত, আমালের দাওয়াত, আল্লাহ তালার দাওয়াত, আখরাতের দাওয়াত, এগুলো তো ইমানওয়ালারা করবে। মেরে মুসলাম দোস্ত, ইমানওয়ালাকে মেহনত করে ইমানি জিন্দগি বানাইতে হবে। ইমানি জিন্দগি হল নেক আমলওয়ালা জিন্দগি। যখন নাকি সে ইমান বলেছে, ঠিক সে দুরুস্ত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সহি ইমান দান করবেন এবং তাকে ইমানি আখলাক দান করবেন। যে ইমানি আখলাক দিনের পরিপূর্ণতা, আখলাকওয়ালা জিন্দগি, তার মধ্যে ইমান আসছে, তার মধ্যে আমল আসছে, তার মধ্যে আখলাক আসছে। এই জন্য মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এলেম বা এলেম লাগবে ইমানের এলেম, যে এলেম কলবের মধ্যে পয়দা হয়। এরপরে তার লাগবে আমলওয়ালা এলেম, আমলওয়ালা এলেম যেটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রকাশ হয়। যখন নাকি কলবের মধ্যে ইমানি এলেম আসা যাবে, তখন তার মধ্যে আমলওয়ালা এলেম আসা যাবে। যে আমল দ্বারা সে, যে এলেম দ্বারা সে আমলকে সহি করতে পারবে। আম্বিয়া আলী মুসলাম কামিয়াবি সফলতা ইমান ও আমলের মধ্যে বাতাইছেন, আর আমল কিভাবে করতে হবে সেটা বাতাইছেন, অমের দোস্ত এবং নিয়োগ বাতাইছেন, আমল কোন নিয়োগ করতে হবে, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। মের মুসলাম দোস্ত, এটা হল ইমানওয়ালাদের, ইমানওয়ালাদের ইমান এবং ইমানওয়ালাদের আমল, ইমানওয়ালাদের আমলওয়ালা জিন্দগি। সে কালেমা পড়েছে, ইমানওয়ালা হয়েছে, অথচ সে এই ইমান দ্বারা আমল বানাতে পারে নাই, হারাম থেকে বাঁচতে পারে নাই, তুমি বলছো হালাল চলতে পারে নাই, সত্য জিন্দগি যাপন করতে পারে নাই, সে তুই আখলাকওয়ালা জিন্দগি যাপন করতে পারে নাই, তাইলে তার এই ইমান সহি হয় নাই। শুধু ইমানে কালমা জবানে পড়েছে, ইমান তার দিলের মধ্যে আসে নাই, সহিভাবে তার ইমান দিলের মধ্যে আসে নাই বলে সে আমলের মধ্যে কমজোর, সে নামাজে কমজোর, রোজায় কমজোর, হজে কমজোর, জাকাত আদায় করার মধ্যে কমজোর, হালাল হারাম তমিজ করার মধ্যে কমজোর, সত্য মিথ্যার মধ্যে কমজোর। মেজস্ব এই ইমান তাকে সত্যের উপর উঠাইতে পারে না, ইমান তাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, ইমান তাকে হকের উপরে তৈরি করতে পারে না, সে না হক থেকে বাঁচতে পারে না, মেজস্ব পবিত্র জিন্দগির উপরে উঠাইতে পারে না এবং অপবিত্র জিন্দগি থেকে বাঁচাতে পারে না। কেন তার মধ্যে ও ইমান, তো ইমান আসে নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সালমান ফারসিকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সিহ্হাতান ফি ইমানি ওয়া ইমানান ফি হুসনি খুলুকি। আয় আল্লাহ আমাকে সহি ইমান দান করেন এবং আমাকে ইমানওয়ালা আখলাক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নি বুয়িস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এজন্য আসছি, আমাকে এজন্য পাঠানো হয়েছে যে আমি যেন উত্তম আখলাককে পূর্ণতার মধ্যে পৌঁছায় দেয়। ইমান আমালের মধ্যে প্রকাশ পাবে, আমাল যখন সহি হবে, ইমানে আমাল হবে, তখন তার ইমান আখলাকের মধ্যে প্রকাশ পাবে, সে ইমানওয়ালা আখলাক বানাতে পারবে। যদি সে ইমানওয়ালা আখলাক বানাতে পারে, তার জন্য দিন, তার কাছে দিন পরিপূর্ণ হয়ে গেছে। না হয় তো কোন রকম ইমান আমলের মধ্যে প্রকাশ পাইল দুর্বলতার সাথে, কিন্তু আখলাকের লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, লেনদেনের লাইনে তার ইমান একেবারেই বাইরে হয়ে যাবে, বুঝতে পারতেছে না। এই জন্য যে সে সহি ইমান বানাইতে পারে নাই, সহি ইমান বানাইতে পারে নাই। মেরে মুসলমান দোস্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ ফরমান, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ওই ব্যক্তি কামিল ঈমানওয়ালা, তার আখলাক সুন্দর হয়ে গেছে, আখলাক সুন্দর হয়ে গেছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই জিনিসকে পছন্দ করবে যে জিনিস সে তার নিজের জন্য পছন্দ করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। যে জিনিস সে নিজের জন্য পছন্দ করে, যদি সে তার ভাইয়ের জন্য পছন্দ করতে না পারে, সে ঈমানওয়ালা হইতে পারে না। মেরে মোহতরম দোস্ত, যদি সে ভাইয়ের জন্য পছন্দ করে, যে জিনিস তার নিজের জন্য পছন্দ করে, তাহলে তো সে আখলাকওয়ালা হইল, সে আখলাকওয়ালা সাব্যস্ত হইল। কিন্তু ঈমানওয়ালা সাব্যস্ত হইল, কিন্তু সে কামিল ঈমানওয়ালা তখন হবে যে ভাইয়ের জন্য তো আমি চাইছি, কিন্তু ভাইয়ের জন্য আমি আমার আগে চাইছি, আমার জন্য আমি পরে চাইছি, আমি আমার জন্য চাই, ভাইয়ের জন্য চাই। এটা তো ঠিক আছে, ইমানি আখলাক, তার মধ্যে ইমান আছে, কিন্তু কামিল ইমান তখন হবে যখন সে ভাইয়ের জন্য নিজের থেকে আগে চাবে। তাইলে আকবালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকান, যার আখলাক সুন্দরতে সুন্দর হয়েছে, সে কামিল ইমান সাব্যস্ত হয়েছে, কামিল ঈমানওয়ালা সাব্যস্ত হয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বলছেন যে তুমি তোমার ভাইকে তোমার চেয়ে বেশি মহব্বত করো, তুমি তোমার জন্য যা চাও তুমি ভাইয়ের জন্য চাও, আর ভাইয়ের জন্য আগে চাও। যে অন্যের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে। যে ভাইকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ ফি আউনি আব্দি মা কান আব্দু ফি আউনি আখিহি। ভাইয়ের সহযোগিতা করে, ভাইয়ের উপকার করে, আল্লাহ তার উপকার করবেন, আল্লাহ তার সহযোগিতা করবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যখন ঈমান গুনবে, তখন তার নেক আমল গুনবে, জিন্দেগি তার সুন্দর হবে এবং তার আখলাক বনবে, সে একজন পরিপূর্ণ ঈমান হওয়ার সাব্যস্ত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানওয়ালাকে, এই কামিল ঈমানওয়ালাকে সবসময় দুনিয়াতে কামিয়াব করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে সবচেয়ে মর্যাদাশালী করবেন, আল্লাহ তাকে বড় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত, এজন্য দাওয়াত মানে ওয়ালা দাঁড়ালাতে হবে। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, বিরাট ক্ষতির মধ্যে, নাকামের মধ্যে, যারা ইমান বানাইছে, অনেক আমল করছে। আর ইমান এবং আমল কিভাবে সে বানাইছে, সেটা হল মেহনতের দ্বারা, অথবা সবই হাফ, অথবা সবই সে তাওয়াক্কুল হক করতেছে, হকের জন্য বলাকওয়া করতেছে, হকের জন্য দাওয়াত দিয়েছে, নসিহত করতেছে। ইমান আর আমলের জন্য সে ইমান বানাবার ফিকির চেষ্টা করতেছে, আর আমল বানাবার ফিকির চেষ্টা করতেছে। আর এদিকে যাতে করছে ইমান ও আমলের উপরে মজবুত থাকতে পারে বিভিন্ন আপদে বিপদে, বিভিন্ন হালতে হার হালতে সে সেগুলো টিকে থাকতে পারে, তার জন্য বলতেছে যে সবর করতে হবে, বরদাস্ত করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য ওই রাস্তায় আরো গৌরবী বলতে হবে, তাকে তৈরি করতেছে যেন সে আল্লাহ তালা থেকে দূরে সরে না যায়, সেগুলো আমল জিন্দগি থেকে দূরে সরে না যায়, এবং আমলের মেহনত থেকে যেন সে দূরে সরে না যায়, তাকে তার জন্য উৎসাহিত করতেছে, তৈরি করতেছে। যে বললে সর্বপ্রথম আল্লাহ তাকে দিবেন, আর এই বলা কওয়ার দ্বারা আল্লাহ তালা পরিবেশকে তৈরি করবেন, এবং সবাইকে আল্লাহ তালা ইমান ও আমলওয়ালা জিন্দগি এবং তার মধ্যে মজবুত থাকা জিন্দগি আল্লাহ তালা তাদেরকে নসিব করবেন। এই জন্য দাওয়াতওয়ালা মেহনত এবং দাওয়াতওয়ালা মেহনতের এক পরিবেশ তৈরি করা, মেহমুদাম দোস্ত বুজুর্গ, এই জিম্মেদারি সমস্ত উম্মতির, কেয়ামত পর্যন্ত সমস্ত মানবতা যারা ইমান হাসিল করেছে এই দাওয়াতওয়ালা মেহনত তাদের জিম্মেদারি। আর এই মেহনতের দ্বারা যখন নাকি এক ইমানের পরিবেশ তৈরি হবে, আল্লাহ তাআলা এই ইমানওয়ালাদের উসিলায় এবং ইমানি পরিবেশ বানাবার উসিলায় যারা মুসলমান তাদেরকে মুতাসির করবেন, প্রভাবিত করবেন, তারা মুসলমানের সফলতা কামিয়াবিকে দেখে, মুসলমানের জিন্দগিকে দেখে তার প্রভাবিত হবে, তারাও ইমানের ছায়া চলে আসবে, তারাও কলমা পড়নেওয়ালা হবে, কলমা পড়ে তারাও কম কলমাওয়ালা জিন্দগি হাসিল করার জন্য কোশিশ করবে। ও মেনে মধ্য দোস্ত, আল্লাহ সুবহান ওয়া তাআলা এক একজন অমুসলমানকে ইসলামের ছায়া তলে নিয়ে আসবেন, কিন্তু ইমানওয়ালাকে ইমান দেখাইতে হবে দুনিয়াবাসীকে, ইমানওয়ালাকে ইমানি আমাল দেখাইতে হবে দুনিয়াবাসীকে, ইমানওয়ালাকে ইমানি আখলাক দেখাতে হবে দুনিয়াবাসীকে, তখন দুনিয়াবাসী তারাও ইসলামের ছায়া চলে আসবে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এইটি হল দাওয়াতওয়ালা মেহনত। আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা সফলতা কামিয়াবির জন্য আমল বাঁচাইছেন, ইমান বাঁচাইছেন, ওনারা দুনিয়া বাঁচান নাই যে দুনিয়া লও কামিয়াব হয়ে যাবে, দুনিয়া লও কামিয়াব হয়ে যাবে এ কথা বাঁচান নাই, বলছেন তুমি দুনিয়াতে দুনিয়ার চিজ আসবাবের মধ্যে তুমি ইমান বানাও, আমল বানাও, তাহলে তুমি কামিয়াব হবে, তুমি কামিয়াব হবে। নিঃসন্দেহে কামিয়াবি আল্লাহ তালার হাতে, এবং আল্লাহ তাদেরকে কামিয়াব করবেন দুনিয়া আখিরাতে ইমান ও আমলের দ্বারা। যখন নাকি ইমানে বুনিয়াদের উপরে আমল তৈরি হয়ে যাবে, যে আমল আল্লাহ তালা কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ তালাকে রাজি করানোওয়ালা হবে, আল্লাহ তালা তাকে চিরকালের জান্নাত দান করবেন, এবং আল্লাহ তালা তাকে দুনিয়াতে হায়াতে তাইয়েবা দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون جاي بروس هوك مهلا هوك جيك هو إيمان بنا بي إيمان مطابق نيك عمل والا زندگي دابون كور بي نيشوي أمي تاكي دنيا سي حياة طيبة دام كور সফলতার জিন্দগি দান করব, উত্তম জিন্দগি দান করব। এবং সে যে ইমান বানায় নেক আমল করেছে, এই নেক আমলের উত্তম বদলা আমি তাকে নিশ্চয় পরকালে দান করব। আর নেক আমলের উত্তম বদলা সেটি হল চিরকালের জান্নাত। তোমাকে জ্ঞানের নাম ওহ খেলার জান্নাত আপনার ভাল আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে দুজক থেকে রেহাই পাইছে, জান্নাতে প্রবেশ করছে, সে কামিয়াব হয়ে গেছে। আর মেরে মোহতরম দোস্ত, দুনিয়া হলো ধোকা, সঙ্গে সঙ্গে বলছে দুনিয়া ধোকা। ফালা তাগুররান্নাকুম আল হায়াতু দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে। এবং ধোকাবাজ শয়তান দুনিয়া বুঝাইয়া দুনিয়ার মধ্যে রাইখা তোমাদেরকে যেন ধ্বংস করতে না পারে, ধোকা দিতে না পারে, তোর হুঁশিয়ার থাকো। মেরে মোহতরম দোস্ত, মানুষ দুনিয়া দেখে প্রভাবিত হয়, সে গাড়ি দেখে, বাড়ি দেখে, পয়সা দেখে, জায়গা জমিন দেখে প্রভাবিত হয়, সে এগুলা মানে মানে বুঝে লেগে যায়। মেরে দোস্ত, যতখানি পাওয়ার দ্বারা আখিরাত তৈয়ার করা যাবে এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে দুনিয়া বেশি দিতেন, সে বেশি দুনিয়া দ্বারা আখিরাতকে বেশি বেশি বানাইতে থাকে। জরুরত যতখানি এতখানি সে জরুরতে লাগায়, আর অতিরিক্ত সে আখিরাত বানাবার মধ্যে লাগায়, আখিরাতকে বানাবার মধ্যে লাগায়। এবং মেরে মোহতরম দোস্ত, যে জরুরত সে পুরা করতেছে ওই জরুরতটাও নবীওয়ালার তরিকায় সে পুরা করে, যাতে করে এই জরুরত পুরা করার মধ্যেও সে নেকি পায়, সে নেকিওয়ালা জিন্দেগি হাসিল করে, এর বদলা যেন পরকালে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তরিকা তার জরুরত পুরা করার মধ্যে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তারা দুনিয়া দেন নাই, সে দুনিয়ার কল্পনা করে, আমার কাছে অল্প আছে বেশি কেমনে হবে, আমার কাছে অল্প আছে বেশি কেমনে হবে, যখন বেশি হয় আরো বেশি কেমনে হবে। মেরে মোহতরম দোস্ত, সে চিন্তা করবে বেশি হওয়ার দ্বারা অশান্তি আছে, আর যখন দিন আসবে দিন শান্তি লইয়া আছে। এই জন্য সে দিন এবং দিনের মেহনতের মধ্যে তার দুনিয়াকে লাগায়, সে তার দুনিয়াকে দুনিয়া বানামার মধ্যে লাগায় না। মেজস্ত সে দুনিয়া বানামার মধ্যে লাগিয়ে গেছে, মত এসে গেছে, আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। সে দুনিয়া বানামার মধ্যে লেগে গেছে, ধোকার মধ্যে পড়ে গেছে। এই জন্য দুনিয়াতে দুই ধরনের লোক পাওয়া যায়, কেউ তো ধোকা খানেওয়ালা, আবার কেউ কামিয়াব হনেওয়ালা। যারা দুনিয়াতে ইমান ও আমল বানাবার মধ্যে লেগে গেছে, আখরের তৈয়ারির মধ্যে লেগে গেছে, তারা হলো কামিয়াব হনেওয়ালা। আর যারা দুনিয়াকে দুনিয়া বানাবার মধ্যে লাগাই দিচ্ছে, ঠিক আছে এতে কানুর সংস করে হ্যালো খামাকা শুনতে বাইরে যাচ্ছে, জোশ জোশ দেওয়া না দেওয়াটা আল্লাহ তালা হাতে, এরা মুখের কাছে জানিয়ে দিয়ে যায়, কানের মধ্যে ফোন ফোন করে শুনতে পাইলেই তো হয়েছে। জোশের কি দরকার, জোশ খোশ এগুলা নয়। তুমি রে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াকে দুনিয়া জায়গাতে রাখা, দুনিয়াকে দিলের মধ্যে না লওয়া, দিলের মধ্যে লইতে হবে ইমানকে, আমলকে, আখেরাতকে। দাওয়াত আলমের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সেফাত দান করেছেন, এই সেফাত দান করেছেন। মাইক এত সামনে মুখ শুকে গেছে, এরা আরো লাগাইতে চায়। মাইকের স্ট্যান্ড সবচেয়ে বেশি করে দেন, তাই তো হইলো পুরা মাঠকে এখান থেকে শুনাইতে হইলে পুরা মাঠের মধ্যে অন্যভাবে ব্যবস্থা করতে হবে। মেয়ের মহতরাম দোস্ত বুজুর্গ, দাওয়াতওয়ালা মেহনত, দাওয়াতওয়ালা মেহনত প্রত্যেক ইমানওয়ালার ইমানই দায়িত্ব, যেন সে ইমানকে সহি করে, সে তার আমলকে সহি করে, সে তার আখলাককে সহি করে, সে তার মেয়ের মহতরাম দোস্ত নিয়তকে সহি করে, সে তার ইমানকে সহি করে। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদেরকে এমন ইমান দান করছেন, এমন ইমান দান করছেন যে ইমান দ্বারা ওনারা আল্লাহ তাআলা সাহায্য পাইছেন, আল্লাহ তাআলা সাহায্য পাইছেন, আল্লাহ তাআলা সাহায্য লাভ করেছেন, সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কামিয়াব করেছেন, কামিয়াব করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে দুনিয়া বানাও একথা বলেন নাই, ব্যবসা বানাও একথা বলেন নাই, মাল বানাও একথা বলেন নাই। হুজুর বলেন, আমি এর জন্য আসি নাই, আমি তো আসছি ইমান আমল বানাবার মেহনত করার জন্য, যাতে ইমান বানায় আমল বানায়, এই জন্য আমি আসছি। ব্যবসায়ী হও, মাল বানাও, এই করো দুনিয়ার ওই করো না, যে যে কাজই করো না কেন, ওই কাজের মধ্যে তুমি ইমান বানাও, আমল বানাও, এটাই আমার কাম। মেরে মোহতরম দোস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনতকে আপন মেহনত বানাইছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত নমুনা বানায় দেখাই দিয়েছেন, নমুনা বানায় দেখাই দিয়েছেন যে তারা কিরকম কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। তারা আল্লাহ তাআলা সাহায্য লাভ করেছেন, বদরের যুদ্ধে কিছুই নাই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইতেছেন, আল্লাহ রাসূল কানতেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য পাঠাই দিছেন, আর তারা সামান্য সংখ্যা তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করে দিছেন, কামিয়াব করে দিছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কামিয়াব সফলতা একমাত্র আল্লাহর হাতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনে পাঠাইছেন, এখন এদিকে সমুদ্র পার হবে কি করে, ইমানওয়ালা মখলুকতে মুতাসির হন না, ওনারা আল্লাহর নাম লইয়া চালাই দিছেন সাওয়ারিকে সমুদ্রের উপর দিয়া। ইয়া আলিম ইয়া হালিম ইয়া আলী ইয়া আযীম ইন্না আবিদুকা ফি সাবিলিকা নুকাতিলু আদুওয়াকা আল্লাহুম্মা জাআল লানা ইলাইহিম সাবিলা। দোয়া করছেন, আল্লাহ তাআলাকে সম্বোধন করছেন, সম্বোধন করে বললেন, আমরা আপনার বান্দা, আপনার রাস্তায় আসছি আপনার দুশ্মনের সাথে মোকাবেলা করার জন্য, আর আল্লাহ তাদের নিকটে পৌঁছার রাস্তা আমাদেরকে করে দেন। সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালাইয়া দিছেন, অথচ ঘোড়ার খুরু ভিজে নাই, কেউ আল্লাহ তাআলা সাহায্য করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে দোয়া করছেন, আল্লাহ তাআলা সাহায্য করছেন যে পানিকে উঁচা করে দিচ্ছেন, আর ওনার সাথে যারা ছিল বনী ইসরাইল চলে গেছেন ওই পারে, আর যখন ফেরাউন তার লস্কর লইয়া নামছে নদীতে পানি আসে ডুবাইয়া শেষ করে দিয়েছে। দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি সাহাবায়ে কেরাম তারা দাওয়াত আলা মেহনত নিয়ে খাওয়া হয়েছেন, নবীর ফিকিরে ফিকির মান হয়েছেন, নবীর মেহনতে মেহনত আপন মেহনত বানাইছেন, আল্লাহ তালা তাকে তাদের দিল থেকে আসবাবে কিন্তু হটাই দিচ্ছেন, আর আল্লাহ তালা একই দিলের মধ্যে বসাই দিচ্ছেন, আল্লাহ তালা তাদেরকে সর্বক্ষেত্র সাহায্য করেছেন, যে ওই উপায়ে চলে গেছেন একদিনেই, সেখানে তারা দুশ্মনকে পরাজিত করে কামিয়াব হয়ে আবার এই পায়ে চলে আসছেন। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম কিরকম সাহায্য লাভ করেছেন আল্লাহ তাআলা। সেই সাহাবায়ে কেরামের দমনা পারস্যদের জয় হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠালেন পারস্যদের জয় করার জন্য, ওরা পার্সিয়ানরা খবর পাইয়া এদিকের সব নৌকা তারা লইয়া গেছে, যাওয়ার কোন রাস্তা নেই। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা এ নদীর উপর দিয়ে পাড়ি দিব। কিভাবে বলেন, সাহাব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিভাবে বলতে পারেন যে নদীর উপর দিয়ে পার হয়ে যাও, কারণ ঘোড়া তো উপরে চলে নদীতে চলে না। তিনি স্বপ্নে দেখলেন যে নদীর পানি উঁচা হইয়া গেছে, নদীর পানি উঁচা হইয়া গেছে, আর সাহাবায়ে কেরাম এই পানির উপর দিয়ে ঘোড়া চালাইয়া চলে যাইতেছেন। যখন তিনি এটা স্বপ্নে দেখলেন তখন চিন্তা করতেছেন যে আমি তো দেখলাম স্বপ্নে, এবার তিনি নদীর পাড়ে আসছেন, দেখলেন যে ঠিকই নদীর পানি উঁচু হয়ে গেছে, ফানা একবারে কিনারা কিনারায়। তখন তিনি বললেন তোমরা কি তৈয়ার আছো এই নদীর পার হওয়ার জন্য? বলছে আমরা তো আগের থেকেই বলতেছি আমরা এই সমুদ্র উপর দিয়েই পাড়ি দিব এই ঘোড়ালয়া। আমি মমিনি, আপনি যদি বলেন আমরা সম্পূর্ণ হয়ে দেয়া, সম্পূর্ণ হয়ে দেয়া। তো বললেন ঠিক আছে, নদীর ওপারে তারা অপেক্ষায় আছে, নৌক সব সেদিকে আছে, যে করে মুহূর্তে তারা আসতে পারে, কিন্তু আমাদের তো কোনো ব্যবস্থা নাই, আর তারা আমরা যখন ওই পাড়ে যাব উঠবার মতো কোনো কত সুযোগ থাকবে না, এই জন্য তোমরা কিছু লোক দিয়া ফেয়া যাও, আগে তোমরা যাবে দিয়া ওই পাড়ে ওই পাড়কে তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসবে, তারপর বাকিরা যাবে। তো কিছু তৈয়ার হয়ে গেলেন, 60 জন তৈয়ার হয়ে গেলেন, ওনারা পাড়ি দিলেন, ওই পাড়ে পৌঁছে গেছেন, আর ওই পাড়টা দিয়ে দখলে নিয়ে আসছেন। যখন ওনারা পৌঁছে গেছেন দেখলেন, তখন সাহেব কাছে দিলেন, সবাইকে বললেন এবার তোমরাও পাড়ি দাও। যখন তারা দেখল যে মুসলমান আসতেছে সমুদ্র উপর দিয়া, তখন তারা ভয় পাইয়া গেছে যে এভাবে তো আসার কথা না, যে তারা নদী পাড়ে দিতেছে, দেখতেছে যেন এই পাড়ের উপর পর্যন্ত শুধু পর ঘর টাওয়ার আসতেছে, এবং দুই দুজন করে মিলাই দিচ্ছেন, পরস্পরের কথাবার্তা পেয়ে যাইতেছেন। এদিকে ঘোড়া চলতেছে, কিছু দূর গিয়া ঘোড়া দাঁড়ায় গেছে, ওরা দেখলেন কিছুটা আইলো, দেখেন যে টিলা, এই সমুদ্রের মাঝখানে টিলা, এই টিলার মধ্যে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সামনে চলে যায়। এই জন্য ওই দিনকে টিলাওয়ালা দিন বলা হয়। টিলা টিলা আল্লাহ তারা বানাইছেন সমুদ্রের মধ্যে, এইভাবে ওই পাড়ে পৌঁছে গেছে। আর তারা বলতেছে এরা তো মানুষ নয়, এরা তো দেও, দেওয়া নামকান দেও আসতেছে। আর মেঘ শ্রোতারা যে এদিকে পাচ্ছে ওদিকে পালায় চলে গেছে। আল্লাহ তালা ওই পারস্য দেশকে জয়দান করলেন। মুসলমান কিভাবে এক এক দেশকে ফাঁকে করছে, মেরে মত রামদুর্গ মোহাম্মদ ফারুক আজরের জমান নাই দেশ জয় করবেন, হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তিনি কাফেরার আমির বানাইলেন। ওনারা সেখানে পৌঁছলেন, অবরোধ করে রাখছেন, ঢুকতে পারছেন না, মারতে মার চলে গেছে। মদিনা মুনাওয়ারাতে ওনারা চিঠি লিখলেন যে আমির মুমিনিন, আমাদের আরো সাহায্যের প্রয়োজন, আপনি মদিনা শরীফ থেকে সাহায্য পাঠান, আরো লস্কর পাঠান। আমি মুমিনিন চিঠি লিখলেন মদিনা মুনাওয়ারা থেকে সাহায্য পাঠালে তোমরা জয়লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাহায্য আসমান থেকে না আসে। তোমরা আসমানের দিকে তাকাও, আল্লাহ তালার সাহায্য আসলে তোমরা কামিয়াব হতে পারবে। এবং বললেন আমি চারজনকে পাঠাইতেছি, তোমরা আসবাবের দিকে নজর করেছ, আল্লাহ তালার দিকে পুরাপুরি নজর করতে পারো নাই, মদিনার দিকে তাকাইছো। চারজনকে আমি দিলাম, এই চারজন আমার ধারণা তোমাদের মতো প্রভাবিত নয়, মাখলুক থেকে তারা সহি আছে, খাঁটি আছে। আমি এরকম চারজনকে পাঠালাম, তবে তারাও এই দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রভাবে প্রভাবিত হইতে পারে, কিন্তু এ পর্যন্ত যে আমার আন্দাজ তারা দুনিয়ার প্রভাবে প্রভাবিত নয়, তারা আল্লাহ তালা জাত থেকে, আল্লাহ তালা কুদরত থেকে তারা মতো আসছে, প্রভাবিত তারা মখলুক থেকে প্রভাবিত নয়। ওদেরকে পাঠালাম, তোমরা জুমার দিলে সবাই মিলে জুমার পরে আল্লাহ দরবারে খুব ভালোভাবে কাঁদো এবং যাও, আল্লাহ আল্লাহ তালা যা সাহায্য পাঠিয়ে দেন। আর এই চারজনকে তোমরা সামনে রাখো, একসাথে হামলা করো। আল্লাহ জুমার দিনে, জুমার দিনে আল্লাহ তালা মোবারক দিনে নসরত করবেন, সাহায্য পাঠাবেন। তোমরা এইভাবে সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইয়া কান্নাকাটি করে এই চারজনকে সামনে রেখা তোমরা হামলা করো। যখন চিঠি পৌঁছে গেছে আর ওনারা ঠিক ওইভাবেই সবাই আল্লাহ তালার সাহায্য পাওয়ার জন্য কান্নাকাটি করেছেন, চারজনকে সামনে রাখছেন, আর মেহের মনে মতো একসাথে হামলা করছেন, আল্লাহ তালা মিশর দেশকে জয়দান করেছেন। কিভাবে আল্লাহ তালা সাহায্য মেহের মুসলাম দোষ ইমান এবং সফতওয়ার মখলুক থেকে মতো আসতে পান না, মখলুক থেকে মতো আসতে পান না। কিভাবে মুলুক ইসলাম কিভাবে জয় হল তার ইতিহাস, যখন আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাঠালেন, তোনারা পুছলেন সে মুলকে শাম ফেলেস্তিন সেই জেরুজালেম জয় করবেন, কিন্তু এখনো ঢুকতে পারছেন না। তো ওদেশবাসী তারা চিন্তা করল এরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতি, এদের সাথে আল্লাহর সাহায্য, এরা নবীর কাম করেনওয়ালা, এদের মোকাবেলা করা কঠিন, এই জন্য তাদের সাথে আল্লাহ তার সাহায্য আছে। এখন যদি তাদেরকে দুনিয়ার প্রভাবে প্রভাবিত করে দেওয়া যায়, তারা যদি দুনিয়ামুখী হয়ে যায়, নিয়মিতই হয়ে যায়, তাইলে তাদের থেকে আল্লাহ তারা সাহায্য করতে যাবে এবং তারা দুনিয়ামিত হইয়া যদি গুনার মধ্যে কোন রকম লিপ্ত হইতে পারে তাহলে আল্লাহ তারা সাহায্য তাদের থেকে হটে যাবে, নইলে তাদের থেকে বাঁচার কোন রাস্তা নাই। তারা এই চিন্তা করল যে মেয়েদেরকে লেলায় দেওয়া যাক, রাস্তায় ছেড়ে দেওয়া যাক এবং বিভিন্ন সভায় ব্যবসা ক্ষেত্রে মেয়েরাই আছে, আর এরা যখন ওদিকে নজর করবে আর তাদের থেকে প্রভাবিত হবে এবং মাল ছড়িয়ে দেওয়া যাক, স্বর্ণ রূপা মনি মানিক এবং ওদিকে সামান অল্প দামে তারা পাওয়া যায় আর এর মূল্য দিতে না পারলে পরে দেওয়া হবে, এইভাবে তাদেরকে দেওয়া যায়, তাইলে তারা মুসাফির হইয়া প্রমাণিত হইয়া দুনিয়া থেকে তারা আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলার সাহায্য থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এজন্য তাদেরকে প্রলোভিত করা যাক এবং তাদেরকে এইভাবে আল্লাহ তাআলার সাহায্য হতে যায় এইভাবে স্কিম চালানো যাক, চেষ্টা করা হোক তখন বাতরের স্কিম কিভাবে আল্লাহ তাআলার সাহায্য করতে পারে, তাদেরকে দুনিয়ামুখী কিভাবে বানাইতে পারে। এদিকে আমির ঘোষণা করে দিলেন, তোমরা যখন বাহিরে যাবে আসবে নজরকে নিচে করে রাখবে, নজর উঠাবে না এবং কারোর সাথে কোনো কথা বলবে না, নিজের কাজে লিপ্ত থাকবে এবং এদেশের কোনো সামান তোমরা নিবে না, ঘোষণা করে দিলেন। এখন তারা আইতেছে যাইতেছে, নজর উঠায় না, দেখে না, কোনো কথা বলে না, কোনো কথা বলে না এবং কোনো সামান তারা লয় না। দেখলো যে আমরা তো তাদেরকে প্রলোভিত করতে পারলাম না, দোকান করতে ফেলতে পারলাম না, তাইলে কি করা যায়, আমরা তো অবরোধ অবস্থায় বড় অশান্তিতে কাটাই। তখন তাদের রুয়াকা এবং তাদের পাদ্রী ওলামা সব একত্রে মিলে চিন্তা করছে, ইসলামের মধ্যেও ইনসাফ, এমন ইনসাফ যে তারা জুলুম করে না, অন্যের মাল লয় না, অমুসলমানের ক্ষতি করে না, তাদের নিরাপত্তা ইসলামের মধ্যে রয়েছে। তো যখন পাচ্ছি না আমরা, আমরা এই দেশকে তাদের হাতে তুলে দেই, বেতুল মন্ত্রের চাবি তাদের হাতে দিয়ে দেই, যখন তারা ক্ষমতার মালিক হবে তাহলে আমরা তোর এই অশান্তি থেকে নিস্তার পাব। এই জন্য যে আমরা এই অবস্থা কঠিন অবস্থায় আছি, এই কঠিন অবস্থা থেকে উদ্ধার পাব, আর ইসলামের মধ্যে ইনসাফ রয়েছে এবং সমস্ত মানবতার সাথে তার উত্তম ব্যবহার করা রয়েছে এবং কোন জুলুম যেন না হয় কোন মানবতার সাথে কোন মাখলুকের সাথে, এসব বিষয় ইসলামের মধ্যে রয়েছে, আমরা তাদের আশ্রয়ে উত্তম ভাবে থাকতে পারব, জুলুম হবে না এবং আমাদের কোন রকম ইজ্জত হানি হবে না, এক নিরাপদ নিরাপত্তার জন্য আমরা লাভ করতে পারব। আমরা তাদের সাথে মোকাবেলা না করি, বরং বাইতুল মাকদেসের চাবি তাদের হাতে দিয়ে দেই, এদেশের শাসন ক্ষমতা তাদের হাতে আমরা তুলে দেই, এটি আমাদের জন্য ভালো হবে। তখন তারা বলল যে আমরা জানি মুসলমান এই দেশকে দখল করবে, এদেশ তাদের হাতে যাবে, কিন্তু আমাদের কিতাবে এটাও লেখা আছে যিনি এদেশের শাসন ক্ষমতা গ্রহণ করবেন, বাদল মাকদেসের চাবি যিনি নেবেন, ওনার চেহারা সুরত আকৃতি প্রকৃতি এবং তাদের তার আমল আখলাক আমাদের কিতাবে সব লেখা আছে, সুরত সিরত এবং তার আকৃতি প্রকৃতি হুলিয়া মুবারক সব আমাদের কিতাবে লেখা আছে। যদি আমরা তাকে দেখতে পাই তাইলে আমাদের আর কোনো মোকাবেলা নাই, বেতুল মাকদসের চাবি আমরা তার হাতে তুলে দিব, এদেশের ক্ষমতা তার হাতে আমরা তুলে দিব, আমাদের আর কোন দ্বন্দ্ব থাকবে না। এক একজন করে যাইতেছে, তাদের সামনে বলে যে না, আমাদের কিতাবে যেরকম লেখা আছে আমরা দেখতে পাই না। তখন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা চিঠি লিখলেন, জামান মুমিনিন তার একটা বলতেছে, দয়া করে আপনি যদি আসতেন, আপনাকে দেখার পরেও যদি তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা তার সাথে মোকাবেলা করেই যাব যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস বাকি থাকে। আর আল্লাহ তাআলার সাহায্য এবং কামিয়াবি হাসিল না হয় আমরা শেষ পর্যন্ত তাদের মোকাবেলা করব। যখন নাকি এই চিঠি পাইলেন আমির মুমিনীন মদিনা মুনাওয়ারা থেকে রওনা হইলেন, একজন খাদেম নিলেন গোলাম। আস্তে আস্তে যখন নাকি মুলকে সাহেবের কাছে আসলেন, এখানে আর ওঁট চলে না, এটা খচ্চর নিলেন সাধারণ। আর এইভাবে আসার প্রতি কিছু সময় গোলাম বসবে, আমিন মুমিনীন সবাইকে টানবেন, আর কিছু সময় আমির মুমিনীন বসবেন, গোলাম সবাইকে টানবেন। এই তরতিবে ওনারা আসতেছেন, যখন নাকি বর্ডার আসতে গেলেন মুখে সামের, সবাই ইস্তেকবালে আসলেন, আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু তিনিও আসলেন, ইস্তেকবাল করলেন, দেখলেন যে খচ্চর নিয়ে আসছেন। আবার যে জামা জুব্বা, আরবের জুব্বা, তারা জুব্বা ব্যবহার করে, এই জামা তাদের ওইটা হলো অনেকগুলো তারে যুক্ত এবং সাবাইক ছোট্ট নিম্নমানের খচ্চর। তখন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমির মুমিনীন, আমরা এই সমস্ত খানা পিনা বেশভূষা এগুলো থেকে আমরা এটা গুরুত্ব দিই না, কিন্তু এরা খুব গুরুত্ব দেয়। এরা খানা পিনা ফল ফুল ভরা এদেশ, তাদের খানা পিনা খুবই উন্নত মানের, টিপটপ, আর এদের পোশাক পরিচ্ছদ উন্নত মানের। তারা নিজেদেরকে শরীফ মনে করে, আদিকালের সারাফাজ তাদের মধ্যে, তারা নিজেদেরকে শরীফ মনে করে। এখন আপনি যে এভাবে জুব্বা নিয়ে আসছেন, তালে যুক্ত সওয়ারি নিয়ে আসছেন, খচ্চ দেখলেই তাদের কাছে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা মনে হবে। তো তুচ্ছ তাচ্ছিল্যতাকে নিজে বাঁচার জন্য এবং মুসলমানকে বাঁচাবার জন্য আর ইসলামকে বাঁচাবার জন্য যদি কোনো তুচ্ছ তাচ্ছিল্যতা না আসে, এই জন্য দয়া করে আপনি যদি এই সওয়ারিটা বদলায় নিতেন, ঘোড়া লইয়া লইতেন, ভালো ঘোড়া, মানে জোর পার্সিয়ান ঘোড়া, তুর্কি ঘোড়া, এ ধরনের একটা ভালো ঘোড়া যদি লইয়া লইতেন তাইলে ভালো হতো। আর এই জামাটা যদি বদলায় লইতেন, যে তালি নাই, তালিবিহীন জামা, তালিবিহীন জুব্বা। যখন এ কথা শুনলেন তিনি রাজি হলেন, বললেন যে ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে একটা ঘোড়া লয়া লই ভালো এবং একটা জামা আমি লয়া লই, যাতে করে তার মধ্যে তালি না থাকে। কিছু সময়ের জন্য তিনি তৈরি হয়ে গেলেন, বিবাসুল মাদ্রাসে ঢুকবেন, তারা অপেক্ষা আছে। এ অবস্থাতে কিছু সময়ের জন্য তাহলে সওয়ারি এবং জামা আমি বদলাই লই, তৈরি হয়ে গেলেন, সবার হইলেন, সবার থেকে নামে গেলেন সবার হয়েই, আর বললেন আমার জামা আমাকে দাও, তালিওয়ালা জামা, আর আমার সবারই খচ্চর আমাকে দাও। যখন আমি সবারিকে বদলাইছি, জামা বদলাইছি, আমার দিলকে আমি বদলানো পাইছে, পরিবর্তন পাইছে। জানে রাখো, আমরা জলিল কওম ছিলাম, অপমানিত জাতি ছিলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারা ইজ্জত দান করেছেন। যদি আমরা ইসলামকে বাদ দিয়া আসবাবের মধ্যে ইজ্জতকে দেখি আর আসবাবের মাধ্যমে ইজ্জতকে তালাশ করি, তো আমরা যেরকম আগে জলিল কওম ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও জলিল করে দিবেন, আমাদের সেই ইজ্জত সম্মান আর বাকি থাকবে না। নাহনু কুন্না আরযাউ কওম আযজানা আল্লাহু বিল ইসলাম মাহমা নাসাবু আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ। আমরা জলিল কওম ছিলাম, আল্লাহ তাআলা ইসলামের দ্বারা আমাদের ইজ্জত দান করেছেন। যখনই আমরা ইসলাম বাদ দিয়া আসবাবের মাধ্যমে, ইসলামকে বাদ দিয়া আসবাবের মাধ্যমে ইজ্জতকে তালাশ করব, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও জলিল করে দেবেন। কথাটা বললেন আর বললেন যে আবু উবাইদা, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল উম্মত উপাধি দিয়েছেন, যে তুমি উম্মতের আমলদার, উম্মতের আমলদার এত উপাধি তুমি লাভ করেছো আল্লাহর রাসূল থেকে। তুমি ছাড়া যদি আর কেউ এমন কথা বলতো, তাইলে আমি তাকে আমার হাতের ছড়ি দিয়া এমন ভাবে তাকে পিটাইতাম, মারতাম, যে তার চেহারা রংকে আমি পরিবর্তন করে দিতাম। কিন্তু তোমার মতো লোক যা সম্পর্কে আল্লাহ রাসূল এমন কথা বলেছেন, আমি তোমাকে মাফ করে দিলাম। তিনি ওই জুব্বা লইয়া সচ্চল লইয়া রওনা করলেন। যখন বাইতুল মাকদেসে ঢুকবেন, ওই সময় গোলামের বাড়ি আসছে, যে গোলাম সাওয়ার হবে তিনি টানবেন। ইনসাফ, ওনার মধ্যে দুনিয়ার বড়াই বয়স্ক, তার থেকে কোন প্রভাবিত নন তিনি, তিনি আল্লাহকে রাজি করানোওয়ালা। তিনি বললেন, ওই গোলামকে বসো তুমি আর আমি টানতে থাকি। টানতেছেন সব তাদের যারা বড় রাইস, তাদের আলেম ওলামা, রোয়াসা পাদ্রি সব অপেক্ষায় আছে যে মুসলমানের আমির আসছে। যখন পৌঁছলেন দেখলেন, আরে তিনি তো খচ্চর টানতেছেন আর গোলামকে বসাইছেন, আর বৃষ্টি যাতে করে কাদা পানি না পাক যেন না লাগে, এই জন্য তিনি হাত দিয়ে আবার ওই জুব্বাকে উঠে রাখলেন। এদিকে জুতা চলে না, বগল নিচে লইলেন আর রশ্মি টানতেছেন। তখন তারা দেখে সবাই চিৎকার করে উঠল, আল্লাহি হাযা হুয়া হুয়া, কসম খোদার আমরা যার অপেক্ষা ছিলাম তিনি সেই ব্যক্তি। তখন তারা বলছেন যে মুসলমান আমি আমিরের বেশি আসবেন আমাদের দেশে, তিনি আসবেন গোলামের বেশি, এটা আমাদের কিতাবে লেখা আছে। আর ওনার আত্মীয় প্রকৃতি, ওনার জিন্দগি, ওনার হলিয়া মুবারক সব আমাদের কিতাবে লেখা আছে। আমরা এনার অপেক্ষায় ছিলাম, আর কোন দ্বন্দ্ব নাই, বাইতুল মাকদেস চাবি আমরা আপনার হাতে দিয়া দিলাম, এদেশের শাসন ক্ষমতা আপনাকে দিয়া দিলাম। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আমাদের এই দুই তিন বছর আগে যাওয়া পড়ছিল এক ইস্তেমায়, তারা বলল যে 46 বছর পরে জামাত আসতে পারছে। তো এক মসজিদে আমরা নামাজ পড়ছি, বললেন যে মসজিদের নাম হলো মসজিদে অমর, এইটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসলাম ইসলামের জমানার মসজিদ, হাজার বছরের আগের মসজিদ। ওই মসজিদ নিচে নেমে গেছে, অত উঁচা আছে, সেই নিচের দিকে উপর দিকে নাই, মাটি উপর হয়ে গেছে। বলে উনি আইসা মুরগি সাম এই মসজিদের মধ্যে পয়লা জুমার নামাজ পড়াইছেন, এই জন্য এই মসজিদের নাম হল মসজিদ অমর, বাইতুল মুকদ্দাসের কাছাকাছি। মের মহতরাম দোস্ত বুজুর্গ, মুসলমান যে কামিয়াব হয়েছিল সেটি হল আল্লাহ তালা সাহায্যের দ্বারা, যে তারা দুনিয়া থেকে প্রভাবিত হন নাই, তারা আল্লাহ তালা থেকে প্রভাবিত, আল্লাহ তালা জাত থেকে প্রভাবিত, আল্লাহ তালা কুদরত থেকে প্রভাবিত। কর্ণওয়ালা একমাত্র আল্লাহ তালা, কর্ণওয়ালা একমাত্র আল্লাহ তালা। আল্লাহ তালা যদি কামিবি দেন কামিবি মিলবে, আর যদি আল্লাহ তালা কামিবি না দেন কখনো কামিয়ে হওয়া যাবে না। আর কামিবের রাস্তা হল ইমান ও আমলওয়ালা রাস্তা, মখলুককে দিল থেকে বাহির করা, খালেককে দিলের মধ্যে পয়দা করা। এবং মেরে মুসলাম দোস্ত, আল্লাহ তালার নিকটে রোনাদারি করা, এবং মেরে মুসলাম দোস্ত আল্লাহকে রাজি করা, জজবা দিলের মধ্যে পোষণ করা, ইখলাস এবং দিলের জন্য কোরবানি করা, জানমাল লাগানো। যখন নাকি জানমাল লাগাবে, এটি হল কোরবানি, দিনের জন্য জরুরতকে কোরবানি করা নয়। মেরুদস্ত বলকে দিনের জন্য, দিনের জন্য আল্লাহর ভরসা করে জান লাগানো, মাল লাগানো, এটি হল কোরবানি। যখন সে কোরবানি দিবে, আল্লাহ তারা তার জানের হেফাজত করবেন, মালের মধ্যে বরকত দেবেন, জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। মেরুদস্ত সেই কোরবানি দ্বারা আল্লাহ তাআলা তার আখিরাতের সামান বানায় দিবেন, ইমান বানায় দিবেন, আমল বানায় দিবেন। এবং আল্লাহ তাআলা মানুষকে সেই ইমানের রাস্তা দেখায় দিবেন, আমলের রাস্তা দেখায় দিবেন, ইমান ও আমলের পরিবেশ হয়ে যাবে। এজন্য মেরে মুসলমান দোস্ত বুজুর্গ, ইমান বানাবার এ দাওয়াত আল মেহনতার প্রধান উদ্যোগ হল আল্লাহ তাআলাকে হার কাজের মধ্যে রাজি করা, এবং দিনের জন্য জান মান লাগানো, কোরবানি, আর আল্লাহ তাআলার কাছে দীর্ঘায়ানো, রোজাদারি, এটাই নবীদের কাম ছিল। মের মোহতরম দোস্ত হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, যে আল্লাহ আমার এই কামটা যেন ইখলাস কোরবানি এবং রোজাদারির মাধ্যমে চলে। ইখলাস কোরবানি রোনাদারির মধ্যে দ্বারা আমার এই কাম চলে, এই কামের দ্বারা যেন পুরা দুনিয়া ইমান আমল দ্বারা আলোকিত হয়ে যায়, এবং তারা অস্থিরতার নাকামে থেকে নাজাত পাওয়া যায়, এবং তারা আখের রাস্তা পাওয়া যায়, এবং দুনিয়া সুফলতা লাভ করে। এই কাজের দ্বারা যেন পরিবেশ তৈরি হয়ে যায়, আর অমুসলমানও তারা প্রভাবিত হইয়া তারা ইসলামের ছায়া তলে চলে আসে, মসজিদে আসতেন আল্লাহ তালা বন্দীর জন্য, মসজিদে আসতেন তারা আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল থেকে শিখবার জন্য, এবং তাদের বাড়ি বাড়ি বাড়ি ছিল যে আল্লাহ রসুল যা বলেছেন শুনবেন। যিনি ছিলেন না উনি ওনার বাড়ি যার সাথে লাগাইছে ওনার থেকে শিখে নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার বাড়ি, যখন আমি থাকবো না আল্লাহ রসুল কিছু বলবেন, তুমি আমাকে বলবে, আমাকে শিখাবে, এরকম বাড়ি লাগানো ছিল। যারা আসাবে সুস্থা ছিলেন তারা তো সবসময় থাকতেন, কিন্তু যাদের ঘর বাড়ি ছিল, যাদের সংসার ছিল, আওলাদ পর্যন্ত ছিল, বিবাহ বাচ্চা ছিল, তারা দূরদূরে বাইরে হয়ে আসতেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মদিনা মুনাওয়ারার জিন্দেগি কিরকম, যে মসজিদে আসতেছেন ইবাদতের জন্য, আল্লাহকে ইয়াদ করার জন্য আসতেছেন, শিখবার জন্য, শিখাবার জন্য, আর যখন নাকি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য বলবেন, তো আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য যখন তখন বলবেন, যখন যখন তখন ওনার তৈয়ার, মদিনা মুনাওয়ারার পরিবেশ এরকম ছিল। মেয়র মুসলাম দোস্ত আধা দিন মসজিদে, আধা দিন নিজের কাজকর্মে, আধা রাত মসজিদে, আধা রাত ঘরে বাল বাচ্চার কাছে, এভাবে তাদের বাড়ি লাগানো ছিল। মদিনা মুনাওয়ারায়, আসলে সুফরা যাদের ঘর সংসার নাই তারা তো মসজিদে আছেন, যদি কারো ঘর সংসার হয়ে গেছে তখন ওনারা বাহিরেও যেতেন। এই জন্য আসলে সুফার সংখ্যা কখনো বাড়ত কখনো কমত। মীর মোহতরম দর্শক একবার মসজিদে আসলেন, আয়েশা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বললেন, তোমরা কি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তৈরি আছো? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই তৈরি। দুই ভাগ করলেন, দুই ভাগ হয়ে যাও, এই ভাগ ওদিকে যাবে এই ভাগ ওদিকে যাবে, ঠিক করে দিলেন। এলাকা নির্ধারিত করে দিলেন, ওই এলাকায় যাবে তৈয়ার। তাদের মধ্যে একজন চিন্তা করছেন, ঘরে কয়া গেলে আর চিন্তা থাকবে না, হতে পারে ওনার ঘরে যিনি আসছেন তিনি হয়তো নতুন হইতে পারে, হয়তো বা যার কারণে হয়তো তিনি সময় যতখানি নাই তিনি মনে করছেন, এই জন্য কয়া গেলে আর চিন্তা থাকবে না, এরকম কিছু মনে করে হয়তো বা উনি ঘরে আসলেন। আচ্ছা জানালেন যে আমি আল্লাহর রাস্তায় যাইতেছি। যখন তিনি শুনালেন আমি আল্লাহর রাস্তায় যাইতেছি, তো ওই মহিলা কাঁদতে শুরু করলেন, বললেন এখানে এটা তো কাঁদার বিষয় নয়, কেন কাঁদা কান্দা, যদি হারাইতে থাকে আবার পাইবা দুনিয়াতে, আর যদি হায়াত না থাকে তো বেহেশতে মালাকাত হবে, এটা তো কাঁদার বিষয় নয়, এটা তো কাঁদার মকাম না। তো বললেন যে আপনি আল্লাহর রাস্তায় যাইতেছেন এজন্য আমি কাঁদি না, আমি কাঁদি সবাই মসজিদ থেকে গেছে আপনি ঘরে কেন আসলেন, আমি আপনাকে কমজোর ইমানওয়ালা স্বামী পাইছি এজন্য আমাদের মকাম আখাতে কম হবে, এই জন্য আমি কাঁদতেছি। তো এত শুকরের মকাম যে আল্লাহ তাআলা তাকে সমজ দিয়ে রাখছেন, যাতে নিয়ে মনে করেন নাই যে আল্লাহ তাআলা তাকে তো পূর্ব থেকেই হয়তো পিতার ঘর থেকেই এই সমজ দিয়ে রাখছেন, যে আমাদের আসল হলো ইমান ও আমল, আমাদের আসল হলো ইমান ও আমলের জন্য জান মালের কোরবানি, আল্লাহর রাস্তায় বাহির হওয়া, যখন তখন যে তাকাজা ওই তাকাজাকে পুরা করা। তুমির মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা ছিল মদিনা মুনাওয়ারার পরিবেশ, মদিনা মুনাওয়ারার পরিবেশ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এলাকায় এলাকায় পাঠাতেন, দেশে দেশে পাঠাতেন দাওয়াতুল্লাহ মেহনতের জন্য, যাতে করে তারা ইমানকে বুঝে, আমলকে বুঝে, তারা যেন ইসলামী জিন্দেগি বুঝে এবং সহি জিন্দেগি পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন। একবার ইয়েমেন দেশে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন, তখন ইয়েমেন বাসীরা বলল যে এদেশ আহলে কিতাবের দেশ, আহলে কিতাব খালেদ থেকে নিতে পারবে না, কারণ সে হল যোদ্ধা, খালেদ সাইফুল্লাহ, এলিম ওলার দরকার, আর এলিম আল্লাহ তালা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিচ্ছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলিমের শহর আর ওই শহরের গেট আলী, আলীর মাধ্যমে এলিম বাহির হবে, প্রসারিত হবে, দুনিয়ার মধ্যে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কথা বলছিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। মেরে মোহতরম দোস্ত, ইমান বাসীরা বললেন যে আলী যদি আসেন উনি এলমওয়ালা, তাহলে ইমান বাসীরা তার থেকে নিতে পারবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের তাকাজা এবং তলব হিসেবে যারা খালেদের সাথে চলে আসবার চায় তারা আসুক, খালেদের থাকবে না। আর যারা থাকবার চায় আলীর সাথে তারা সেখানে থাকতে পারবে, কোন অসুবিধা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন। তিনি পৌঁছলেন এক কবিলার কাছে, দা কবিলা হামদান। যখন শুনছেন আলী আসছেন, তাদের সমস্ত পুরুষ মহিলারা আমাদের স্টেট মালে বাইরে হয়ে আসছেন। হযরত আলী আসছেন ইয়ামানে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে একসাথে দাঁড় করাইলেন, একসাথে দাঁড় করাইলেন। আর মাঝখানে দাঁড়ায় তাদের সামনে ইসলাম কি জিনিস, ইসলামের কি কি খুবই এসব বাতাইলেন এবং কোরআনের পাকের আয়াত থেকে তেলাওয়াত করলেন। যখনই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের খুবই সম্পর্কে বুঝালেন, কোরআনের পাক আয়াত তেলাওয়াত করলেন, এক বাক্যে পুরুষ মহিলা সবাই মুসলমান হয়ে গেলেন। মহতরাম দোস্ত গেলেন, এইভাবে দাওয়াতুল মেহনত করতেছেন আর এইভাবে তারা মুসলমান হয়ে যাচ্ছিল। মদিনা মুনাওয়ারাতে খবর পাঠালেন যে কবিলা হামদান তারা সবাই পুরুষ মহিলা মুসলমান হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ওই চিঠি পড়েই সেজদায় চলে গেলেন আর দোয়া করলেন, আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান। আল্লাহ কবিলা হামদানকে আপনি সালামতি শান্তি দান করেন, তিনবার দোয়া করতেন। মেরে মহতরাম দোস্তদেরকে এই কবিলার সাথে হযরত আলীর বড় সম্পর্ক ছিল, মহব্বত ছিল। একবার হযরত আলী যখন কোন বিষয়ে খুশি হইয়া তিনি বলছিলেন, লাউ কুনতু বাওয়াবান বিবাবে জান্নাতি লাকুলতু লিহামদানা উদখুলি বিসালামি। আমি যদি জান্নাতের গেট রক্ষী হইতাম তাইলে কবিলা হামদান ব্যাপারে আমি বলতাম, তোমাদের আর কোন রোগ টোক নাই, তোমরা সালামতির সাথে জান্নাতে প্রবেশ করো। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই ছিল সমস্ত সাহাবা কেরামের জিন্দেগি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাতেন আল্লাহর রাস্তায়। এদিকে কোন সময় কথা বলেন নাই যে আলী তুমি আমার এত উপযুক্ত জামাতা, ঘরের দিকে খেয়াল তো রাখো, কোন কথা বলেন নাই। বলকে জেনে দেখা যায় বাহিরে বাহিরে ওনাকে ফিরে এসেছেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আইসা বলতেন, ফাতেমা সবর করো, আল্লাহ আমাদেরকে জান্নাতে দান করবেন। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে এইভাবে আল্লাহর রাস্তায় ফিরে দিয়েছেন দিনের জন্য। ঘরের খোঁজ খবর নেওয়ার কোন সুযোগ নাই। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তিনি আসলেন, দেখলেন যে হাসান হোসেন দুজনে কাঁদতেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি শোয়া থেকে উঠতে পারছেন না, খাবার দাবার কিছুই নাই। আর দুজন একসাথে দুধ পান করতেন, এক বছরের বড় ছোট ছিল, কোন খাবার কিছু নাই, দুধ নাই, সামান নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি উঠতে পারছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখে দিলের মধ্যে একটা দয়া হল, পিতা হিসাবে স্বামী হিসাবে বললেন, ফাতেমা তুমি যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু মাল আসছে, তুমি চাইয়ে নিয়ে আসো। আসলেন, কি আন্দাজে আল্লাহ রাসূলকে বললেন যে বালিগ কালাম ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টদের খোরাক তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো খ্রিস্টদের খোরাক, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ খ্রিস্টদের খোরাক। মানুষের খোরাক সেটা কোনটা? মানুষের খোরাক সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন, পহেলা সান্ত্বনা দিলেন ফাতেমা, শোনো মোহাম্মদের ঘরেও আজ এক মাস পর্যন্ত রান্নার আগুন চলে নাই। পরে সান্ত্বনা, এরপর বললেন হে ফাতেমা, আমার কাছে কিছু মাল আসছে, তুমি যদি বলো তোমাকে পাঁচটা ছাগল দেওয়ার জন্য আমি আদেশ করব, আর যদি এটা পছন্দ করো যে ছাগল না নিয়া আমি তোমাকে পাঁচটা কালেমা শিখিয়ে দিব যে কালেমা গুলা ইব্রাহিম আমাকে শিখিয়ে গেছেন। একদিকে দুনিয়া আর এই অবস্থা দুরবস্থা, আর একদিকে আখেরাত, যেহেতু আখেরাত তাদের প্রাধান্য লাভ করেছে তাদের নিকটে, তখন তিনি এই অবস্থাতে বললেন না ছাগলের দরকার নাই, বলকে আমাকে পাঁচটা কালেমাই শিখিয়ে দেন। আমরা হয়তো বলতাম ছাগল দিয়ে দেন পাঁচটা কলমা শিখাইতে কতক্ষণ লাগে, হ্যাঁ হয়তো এরকম বলতাম, কিন্তু তারা মেয়েদের দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেওয়া শিখছেন। এজন্য এই কথা বললেন যে না পাঁচটা কালেমাই শিখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমার সাথে সাথে বলো পাঁচটা কালেমা, ইয়া আউয়াল আল আউয়ালিন, ওয়া ইয়া আখির আল আখিরিন, ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين. فاستا كلمة فاستا كلمة رسول الله صلى الله عليه وسلم شكه تولي أحسن دخل أسلم قلت علي رضي الله عنه ديت لن جت حالي أحسن يقول لن ما وراءك كيف اللو تولي خالي كنو أحسن তো তিনি জবাব দিলেন রাহাবতু মিন ইন্দিকালি দুনিয়া, রাহাবতু মিন ইন্দিকালি দুনিয়া ওয়া আতাইতুকা বিল আখিরা, আপনার নিকট থেকে তো দুনিয়া আনবার জন্য গেছিলাম কিন্তু দুনিয়া না আইনা আখিরাত কে লইয়া আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জবাব শুনে অত্যন্ত অবাক হলেন এবং খুশি হলেন আর বললেন তোমার আজকের এই দিন সব দিনগুলোর মধ্যে উত্তম দিন, যে তুমি এই অবস্থাতেও আখেরাতকে প্রাধান্য দিয়ে চলে আসছ দুনিয়ার নয়, তোমার আজকের এই দিন সর্বোত্তম দিন। মেয়ের মহতরাম দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কোরবানি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে না তারা কোরবানি দিয়েছেন, কোরবানির দ্বারা আল্লাহ ইসলামকে কায়েম করেছেন এবং ইসলামের শান্তি তাদেরকে দেখা দিয়েছেন, অল্প অথচ তার মধ্যে অনেক বরকত, অনেক বরকত, শান্তি, সুখ, সফলতা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আমায় ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা তাকওয়ালা যদি অবলম্বন করবে তাদের দিলের ভিতরে তাকওয়া আইসা গেছে, আর ওই জিন্দগি নেক আমলওয়ালা জিন্দগি, নেক আমলওয়ালা জিন্দগি আল্লাহকে রাজি করা জিন্দগি হাসিল হয়ে গেছে, আর আল্লাহ তার নিজের বিষয় থেকে তারা বাঁচতেছে, আল্লাহ তারা ভয়ের মধ্যে আইসা গেছে, আর তারা আল্লাহ তারা নিজের বিষয় থেকে নিজেকে বাঁচাইতে এসেছে, আর আল্লাহ তাল্লাহকে রাজি করানোওয়ালা নেক আমলওয়ালা জিন্দগি তারা অর্জন করেছে, এটি হল তাকওয়ালা জিন্দগি। যারা তাকওয়ালা জিন্দগি অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের জন্য সর্ব জায়গায় রাস্তাকে সহজ করে দেবেন এবং তাদেরকে দাঁড়ানোর অতীত তাদেরকে আল্লাহ তারা রুজি দান করবেন। রুজি দেনওয়ালা একমাত্র আল্লাহ, রুজি দেনওয়ালা আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন যে আল্লাহ তাআলা থেকে লওয়া, দেনওয়ালা আল্লাহ, দেনওয়ালা আল্লাহ। যখন শুরুতে আসলেন মদিনা মুনাওয়ারাতে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু আনসার আনসর করতেছেন, সাহাবায়ে কেরাম আইসা গেছেন, অত মাল তো তাদের কাছে নাই। তারা সাধারণ সাধারণ তাদের জিন্দগি ছিল, মধ্যম অবস্থায় চলত। তারা হল কৃষিজীবী মদিনাবাসীরা। এখন আনসার বনেছেন, তাদেরকে ঠিকানা দিয়েছেন, তাদের জন্য খাবারের ইন্তজাম করেছেন, কিন্তু খুব অল্প বন্টন করে দিলেন যে আনসারদের মধ্যে এইভাবে তোমরা চলবে, আর বন্টন করে দিলেন মহাজেরদের মধ্যে এভাবে চলবে। তখন এক একটা ছাগল শুরুতে শুরু ইসলামে দশ জনের মধ্যে সেই বাটোয়ারা হয়েছে। দশ জনে একটা ছাগলের একটা বকরির দুধ পান করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগেও দশ জন ঘরানা এবং কিছু সাহাবি, যে একটা বকরি একটা ছাগল সবাই মিলে দুধ পান করেছে। ঘটনা, এক সাহাবি তিনি তো দুধ পান করলেন কিন্তু তার ঘুম আসে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মুবারক ছিল, তিনি এশার নামাজ পড়ে একটু বাইরে যাইতেন, আসতেন, আসার পরে ওনার জন্য পেয়ালায় দুধ রাখা হতো, উনি ও দুধ পান করতেন, আর ঘরওয়ালাদেরকে তো পৌঁছায় দিতেন, আর দুধ তোলার জন্য ওখানে রেখে দিতেন, তিনি দুধ পান করতেন, তারপরে ঘরে যেতেন। শুরু ইসলামের মধ্যে এইভাবে একটা তরফিক কায়েম হয়েছিল। শুধু এক সাহাবি ওনার ঘুম আসছে না, কিন্তু সামান্য পান করছে, সে চিন্তা করতেছে ঘুম আসতেছে না, সবাই তো ঘুমায়, আমার তো ভোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই দুধটা রাখা আছে আমি ওই দুধটা পান করি, এটা খেয়ে ফেলি। আর আল্লাহ রাসূল যখন দেখবেন নাই, ওনার ব্যবস্থা হয়ে যাবে, চারিদিক থেকে সেই আনসাররা আসবেন, আর ওনার খাওয়ার ইন্তজাম হয়ে যাবে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, আমি এটাকে খেয়ে ফেলি। এখন ওনাকে বারবার শয়তান অবস্থা দিতে যে খেয়ে ফেল পান কর, কয়ে যে আমি আর বরদাস্ত করতে পারলাম না, ঘুম আসে না, আমি উঠে ওই দুধ পান করে ফেললাম। যখন দুধ পান করছি, এখন শয়তান আবার ওইটা বুঝায়, হ্যাঁ তুমি এটাকে পান করে ফেলছ, হুজুরের ভাগের যখন আসে দেখবেন নাই, তখন তিনি তোমাকে বদদোয়া করবেন। এই চিন্তা আমার ঘুম আরো শেষ, আর ঘুম আসে না, হ্যাঁ আল্লাহ রসুল আমাকে বদদোয়া করবেন যে আমার দুধ পান করেছে। তার জন্য আল্লাহ রসুল যখন দেখবেন পান করে ফেলছে, হয়তো বদদোয়া দিবেন। আমার আর ঘুম নাই, দেখি আল্লাহ রসুল আসছেন, আইসা আল্লাহ রসুল নামাজ পড়ছেন, নামাজ পড়ে ওই পেয়ালাটা ধাক্কা খুললেন, দেখলেন যে দুধ তো নাই, খালি পেয়ালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করতেছেন, নামাজ পড়ছেন, দোয়া করতেছেন, দোয়ার মধ্যে একথা বলতেছেন, জয় আল্লাহ আমার তো কিছু খাবারের প্রয়োজন, আপনি কিভাবে ব্যবস্থা করবেন, যার দ্বারা ব্যবস্থা হবে আয় আল্লাহ আপনি তাকে উত্তম খাবার দিবেন, এর বদলে আপনি উত্তম তাকে দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, কোনো বদ দোয়া করলেন না, দেখলেন যে আল্লাহর কাছে তো কোনো বদদোয়া করেন নাই, বরং উনি দোয়া করছেন খাবারের প্রয়োজন আপনি ইন্তজাম করেন, যার মাধ্যম হবে আল্লাহ আপনি তাকে তার বদলা দান করেন এবং তাকে আপনি ওয়াসাত দান করেন। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করছেন। যখন এই দোয়া শুনলেন উনি আবার অস্থ হয়ে গেলেন। আজকে যদি আমি খাওয়াতে পারতাম, আল্লাহ রাসূলকে রকম পান করাতে পারতাম, কিছু খাবার দিতে পারতাম, যে দোয়া করছেন আমার জিন্দগির মাসলা সব ভাল হয়ে যেত, বড় পার হয়ে যেত সিধা সাদা জিন্দগি তাদের। উনি চিন্তা করলেন পরে যা হওয়ার তা হবে, আমি তো ওই সাগরটা জবা করে আমি বনে আল্লাহ রাসূলকে খাওয়াবো। এখন উনি অন্ধকার অন্ধকার মধ্যে আসলেন, ছাগলের তালাশে ছুরি নিয়ে আসছেন, ছাগলকে জবা করে তিনি পাক করে আল্লাহ রাসূলকে খাওয়াবেন এই ছাগলটা। যখন তিনি আসলেন অন্ধকারের মধ্যে তো হাত রাখলেন, থনের মধ্যে হাত লাগছে, যে থন দুধে ভরপুর, চিন্তা করলে জানি এই সময় তো দুধ আসে না, এই দুধ কোথার থেকে আসলো? তখন তিনি ওটাকে জবা করার নিয়ম বদলাইয়া দিলেন আর দুধ তৈরার জন্য নিয়োগ করলেন, দুধ তৈরা হুজুরকে খাওয়াবো। বড় পাত্র নিলেন আয়েশা, বড় পাত্রের মধ্যে উনি দুধ শুরু করলেন, একবার পাত্র ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ দুধ পান করেন। আল্লাহ রাসূল দুধ পান করতেছিলেন আর উনি হাসতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মানুষের মধ্যে কিছু খারাপ অভ্যাসও থাকে, ওই অভ্যাসগুলোর মধ্যে খারাপ অভ্যাসগুলোর মধ্যে এটা একটা খারাপ অভ্যাস, খামাখা হাসে। তুমি এটা হাসো কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো হাসা এটাকে থামাতে পারি না, বন্ধ করতে পারি না। এই ঘটনা যে আল্লাহ রাসূল আমার তো ঘুম আসে না, আপনার দুধ আমি পান করছি, আপনি বদদোয়া করবেন মনে করছি, আপনি বদদোয়া করার বদলে এরকম দোয়া করছেন যার মাধ্যমে অস্ত হবে তার জন্য আপনি দোয়া করছেন, এই জন্য আমি চাইছি পরে যা হওয়ার হোক এটাকে জবা করব আর আপনাকে খাওয়াব। আর দোয়াটা পেয়ে গেল, আর দোয়া পাওয়া গেলেই তো সব হয়ে গেল। কিন্তু আমি আইসা আর হাত ফনে লাগছে ভরপুর দুধে, আমি এটা দুয়ে নিয়ে আসলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রুজি দেন ওয়ালা আল্লাহ, যাকে আল্লাহ চান এভাবে বেহিসাব বেগুমান রুজি দান করেন। হুজুর সাল্লাম নিজে পান করলেন এবং তাকেও পান করতে দিলেন। মেরে মোহতরম দোস্ত, রুজি দেন ওয়ালা আল্লাহ, যখন একদিন আল্লাহর উপরে আসবে তো আল্লাহ তাদের সব লাইনের ব্যবস্থা করবেন। এক সফরের মধ্যে হযরত আবু হুরায়রা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আবু হুরায়রা তোমার কাছে কোন খাবার আছে? বললেন ইয়া রাসূলুল্লাহ থলির মধ্যে কিছু খেজুর আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিয়ে আসো নিয়ে আসো। নিয়ে আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থলি থেকে খেজুর গুলা বাহির করলেন, বাহির করে তিনি হাত রাখলেন আর আল্লাহ তাআলার নিকটে বরকতে দোয়া করলেন আর বললেন যে কাফেলাওয়ালাদেরকে ডাকো, দশ দশ জন করে আসতেছেন নিতেছেন এবং তারা আস্তিনের মধ্যে ঢুকাইতেছেন, জ্যামের মধ্যে ঢুকাইতেছেন, যে জ্যামে পারে তারা নিতেছে, কুশ ভয়ে নিতেছে। আর এরকম ভাবে জামাকে এরকম ভাবে তারা যাওয়ার মধ্যে নিতেছেন। এভাবে কাফেলা সবাই নিয়ে গেলেন, অথচ যে পরিমাণ খেজুর পূর্বে ছিল ওই পরিমাণ খেজুর এখনো বাকি আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরকে থলির মধ্যে রাখলেন আর বললেন যে আবু হুরায়রা যখনই তোমার প্রয়োজন হবে, যখনই তোমার প্রয়োজন হবে থলির ভিতরে হাত দিয়ে তুমি নিয়ে নিও, যা তোমার প্রয়োজন। কিন্তু তুমি ধনীকে উল্টাইও না আর দেখতে যাও না, যে কি পরিমাণ আছে দেখতে যাও না, উল্টাইও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঠিক এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নিছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানায় নিছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় নিছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু জমানায় নিছেন। যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তখন ঘরের মালামাল সব লুট হয়, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, ওনার ওই ছুরিটাও লুট হয়ে গেছে। তিনি বলতেছেন সবার জন্য তো আজকে একটা দুঃখ, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণ করা, আমার জন্য দুইটা দুঃখ। যে একটা তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত, আর একটা দুঃখ হল আমার দলিটা হারিয়ে যাওয়া। তারা বললেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত এটা তো বুঝে আসছে, তার মোকাবেলায় থলি হারিয়ে যাওয়া কি সাধারণ জিনিস, এটা যদি আবার কিছু দুঃখ হতে পারে? বললেন না, এই থলির মধ্যে একটা ঘটনা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই খেজুর গুলা নিজ হাতে থলিতে রাখছেন আর বলছেন যে যখন প্রয়োজন হবে তুমি হাত ঢুকাইয়া নিও, যাতে করে তোমার প্রয়োজন পুরো হয়ে যায়। আমি এ পর্যন্ত নিজে ছিলাম, জানো কি পরিমাণ আমি নিচ্ছি এখান থেকে? আমি 1000 মনেরও বেশি নিচ্ছি। বললাম দোস্ত, আল্লাহ তাআলা যখন রোজ দিবাস কার, আল্লাহ তাআলা এইভাবে বেঈসার বেগুমান রোজি দান করেন, শুধু হুজুর আকরাম সাল্লামের সাথে নয়, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীকে আপন জিন্দেগী বানাইছেন, হুজুর সাল্লামের কামকে আপন কাম বানাইছেন, ওরকম তারা ইমান বানাইছেন, আমল বানাইছেন, তাকওয়া বানাইছেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীতে দেখাই দিচ্ছেন। ও মেরে মোহতরম দোস্ত, এরকম যারা করেন ও আল্লাহওয়ালা তাদের সাথে এরকম মুআমালা হয়েছে। মেরে মোহতরম দোস্ত, আল্লাহ তাআলা কোরআনের বাতের মধ্যে সাত ফরমাইতেছেন, লোকদের কি ধারণা নিজের ইমানওয়ালা বলে, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিকটে পরীক্ষা নিতে হবে না, আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নেবেন না। তারা কি কথা মনে করছে? যারা নিজেকে ইমানওয়ালা বলে, যারা নিজেকে ইমানওয়ালা বলে, আমি তাদের থেকে নিশ্চয় পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে আমি সাব্যস্ত করব বাস্তবিককে ইমানওয়ালা আর কে ইমানওয়ালা নয়। আহ্বানা তো আমি ওদের রাখো কি ধারণা লোকে, তারা বলে যে আমরা ইমানওয়ালা আর আল্লাহ তাদের থেকে পরীক্ষা লইবেন না। মানুষ বলে আমি এটা ওই দলের, আমি ওই দলের, আমি এই আমি সেই, তো তার মুখের কথায় যথেষ্ট হইয়া যায়, ভিতরে কি আছে মানুষ জানে। কিন্তু আল্লাহ তাআলা ভিতরের ভিতরের ইমান একদিন মুখে যা আছে দিলে আছে কিনা আল্লাহ তাকে পরীক্ষা লইয়া সাব্যস্ত করবেন। সে কি ধোকা দেয় মুখে কইয়া? না, সে সঠিক বুঝেছে। যারা মুখে কয় দিলে নাই এরা তো হুজুর জমা নেয়, স্বীকার করতেছেন তারা নিজেদের ইমানওয়ালা বলে, অথচ জানেন এরা ইমানওয়ালা নয়, হুজুর প্রকাশ করেন নাই, তারা লয়েই চলতেছেন এবং হুজুরের তারা কাছে কাছে থাকে, এবং হুজুরের সাথে তারা কথাবার্তা বলবে। মেরে মুসলাম দোস্ত, অত তারা সাহাবি, তারা ভয়ে কোনো কথা বলেন না, চুপ করে থাকেন। তারা অপেক্ষা করেন কেউ প্রশ্ন করুক, যে গ্রাম থেকে লোক আসুক, তারা এত পরোয়া করে না। যখন তখন তারা কয়া ফেলে, এরকম যদি গ্রামের লোক আসতো, এই মাসলাটা জিজ্ঞাসা করতো, তাহলে আমরা শুনতে পারতাম, আমরা এই মাসলা সম্পর্কে অবগত হইতাম। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যে ওদের সামনে কথা বলেন না, অথচ যারা ইমানকে প্রকাশ করে তারা তো পণ্ডিত, আহলে কিতাব, তাদের পণ্ডিত সরা পরামর্শ, জিজ্ঞাসাবাদ, কানে কানে কথা, তাতে বসা, অথচ আল্লাহ সব জানেন, যেগুলা মুখে বলে ভিতরে নাই। এবং আল্লাহ কোরআনের বাকির মধ্যে সব মুনাফিক সম্পর্কে অবগত করাইছেন, এবং কারা কারা মুনাফিক এটা আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর কাছে জানিয়ে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা এরা মুনাফিক, কিন্তু তুমি কাউকে বাঁচাবে না, নিষেধ। অথচ জানেন এরা মুনাফিক। মেরে মোহতরম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা শেষ হচ্ছে, আবুবকর জমানা শেষ হচ্ছে, অমরের জমানা এসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আমৃত্যু করলেন বিভিন্ন এলাকায়, খোদাপাকে জিজ্ঞাসা করছেন, খোদাপা, আমি যে যাদেরকে দিনের জিম্মাদার করলাম, আমির বানাইলাম, ঠিক আছে কিনা? তো উনি মুখে বলেন নাই, মাথা নাড়লেন, হাত দিয়ে তারা করলেন, একজন সঠিক নয়, একজন সঠিক নয়, এ তো ইমানওয়ালা নয়, মুনাফিক। অথচ আজ পর্যন্ত চিনতে পারতেছেন না, দেখলেন এ তো একটু ব্যতিক্রম, বেশি পণ্ডিত, কথা বেশি বলে, তারপরে পরামর্শের মধ্যে সবার আগে বলে, আবার যুক্তি দেয়, আর যোগ্যতা প্রকাশ করে, একটু ব্যতিক্রম এক ব্যক্তি তো বেশি, ফলে তাকে আমি বানানো হচ্ছে, তাই এই মুনাফিক হতে পারে। এত ব্যতিক্রম সবার মতো উপযুক্ত মনে হয়, তাকে আমির বানানো হলো, একটু ব্যতিক্রম সবার থেকে, তাহলে এক ব্যক্তি এও হইতে এই হতে পারে। তখন তাকে ওই আমিরত্ব থেকে বরখাস্ত করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমি কি সঠিক কাজ করছি? ইশারা করছেন, ঠিক আছে, অথচ মুখে বলেন নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরা ইমানকে প্রকাশ করছে, এরা এদের ঠিকানা দুজনের তলায়, ইল্লাল মুনাফিকিনা ফি সিদ্দাতিল আসফাল মিনান নার, শেষ তলা এদের জায়গা, এরা বড় মারাত্মক। এরা কট্টর কাফের এবং তারা ধোকাবাজ, আর ধোকা দিয়ে দিয়ে চলে আর ক্ষতি করে ইসলামের, এজন্য এদের শাস্তি সবচেয়ে বেশ হবে। তো আল্লাহ তাআলা পরীক্ষা লইলেন যে কে সঠিক ইমানওয়ালা, কে সঠিক ইমানওয়ালা না। ওয়ালাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ যে আল্লাহ তাআলা নিশ্চয় পরীক্ষা নিবেন, পূর্ব নিয়েছেন, কেমন পর্যন্ত নিবেন, আর পরীক্ষা নিয়ে সাব্যস্ত করবেন যে কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সঠিক ইমান বানানো চাই সর্বহালতে আল্লাহ তাআলা থেকে ফিরা, আল্লাহ কর্মওয়ালা হিসাব করবেন। এক বুজুর্গের এক ঘটনা নবী আর আল্লাহ রসুল বাতেছেন, মুসা জমানার ঘটনা। এক ব্যক্তি হজরত মুসা ইসলামের কাছে একটু বললেন, হে নবী আল্লাহ, আমার তো যে জেন্দিগি ছিল আল্লাহকে ডাকতাম এবং খুবই সহজ জেন্দিগি ছিল, কিন্তু এবার তো ফসল নষ্ট হয়ে গেছে, বাগান নষ্ট হয়ে গেছে, এবং সারা বছর চলবার তো কোনো ব্যবস্থা নাই, আর এই বাগানটাই আমার জন্য চলার ব্যবস্থা উপায়, আমি কিভাবে চলবো, আমার তো আর কোনো আয় নাই, আর কেউ কামার করার মতো নাই, আমি কিভাবে চলবো, আমি তো বড় চিন্তিত। হজরত মূসা ইসলাম তুমি তো যাই ব্যাপারে তো নির্দিষ্ট নবী, তিনি নজিয়ত করলেন না, বলতে দৃষ্টান্ত দেখবার জন্য বললেন, যে দৃষ্টান্ত যে নিতে পারে বলুন যে প্রশ্ন এক আল্লাহওয়ালা সে তার কাছে গিয়ে করো, যখন যাবে তখন কিছু হাতিয়া লিয়ে যায় আল্লাহওয়ালা যে কাছে হাতিয়া মাসনু না আমার হাজিয়া সুন্দর লিয়ে যায়, যখন যাবে তার কাছে তিনি হাজিয়া নিয়ে গেলেন ওই প্রশ্ন তার জবাব পাওয়ার জন্য আল্লাহ যে দেখলেন যে উনি নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে বলে কি জন্য আসছে, প্রশ্ন তার জবাবটা পাওয়া যায় এই বিষয়ে বলছে ঠিক আছে তুমি আমার প্রশ্ন করো তোমাকে আমি সম্ভব হলে জবাব দিব, তো তুমি একটা হাতে দেখি কয়েক হাতি হল আপনার জন্য সামান্য হাতিয়া লিয়ে যায়, কয়ে দেখো আমার তো আজকে ব্যবস্থা আছে, এক রুটি আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, এখন তুমি আমাকে যদি একটু বেশি নিয়ে যাবে, বেশি হলে আমার কাছে ভেজাল লাগে, আমি আমার তখন মাথা দকবক করবে, তুমি এটাকে আগে সামলাও তোমার ব্যাগের মধ্যে লে আলাও, তোমার ঘাটির মধ্যে লে আলো এটা আগে, তারপর আমাকে প্রশ্ন করো, নাহলে আমার দেমাগ যখন অস্থির থাকবে আমি শরীর জলতে আমার প্রশ্ন হবে, তুমি যাকে সামলাও তারপরে প্রশ্ন করো। বললেন আমার কাছে যে প্রশ্ন আমি করতে আইছি তার জবাব আমি পাই আছি, বলেন যে যদি তুমি জব পাইয়া যাও তাইলে ঠিক আছে, এখানে আর ওই সময় চাকরি ওনার সময় শ্রীমতির সময়ের মধ্যে দেখা পোটানো প্রয়োজন নেই, ঠিক আছে তাই দরকার নেই তোমার এখানে অপেক্ষা করা চলে, তো চিন্তা করলেন হ্যাঁ উনি একদিনের রোজি এটা তো সন্তুষ্ট আর বিশ্বাস আল্লাহ তাকে ভরসা করতে যেটা ভরসা করার সম্পূর্ণতা তার হক তাহলে আল্লাহ তোমাদেরকে ওইরকম রোজি দিতেন যেরকম আল্লাহ তালা পাখিকে রোজি দিয়া থাকেন, পাখিকে তিনি যেভাবে রোজি দিয়া থাকেন তোমাদেরকে আল্লাহ তালা ওইরকম রোজি দিতেন যে তারা খালি পেটে বাইর হয় আবার ভরা পেটে আবার বাসায় ফিরে আসে, অথচ আগামী দিনে যেন তারা কিছুই চিন্তা করে না আর তারা জমা রাখে না, বলকে হার দিনের রোজি আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে দান করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগামী দিনের রোজি জমা রাখতেন না, বলকে শুনছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই ওনার জন্য আদেশ ছিল যে একদিনের বেশি রোজি যেন জমা না রাখেন, উন্নতির জন্য এই কঠিন হুকুম নাই যা প্রয়োজন তা জমা রাখতে পারে, কিন্তু অতিরিক্ত জমা করে ভারী হওয়া জিন্দেগি এটা ইমানের দিক থেকে আখের দিক থেকে এটা খুব প্রশংসনীয় নয়, বলছে যার জরুরত আছে এটা সে রাখতে পারে এবং অতিরিক্ত সে আল্লাহর দিনের জন্য কোরবানি করতে পারে, আল্লাহর দিনের জন্য দান করতে পারে, যেখানে আল্লাহ তাআলা রাজি হবেন সেখানে সে দান করতে পারে। কিন্তু অতিরিক্ত সে দুনিয়া জমা করা এটা প্রশংসনীয় নয়, ইসলাম এটাকে পছন্দ করে না। আখিরাত বানাবার জন্য সে এই দুনিয়াকে ব্যবহার করবে, আখিরাতের জন্যই সে দুনিয়াকে নির্ধারিত করবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার খাদিম ছিলেন, কিছু হাদিয়া আসছে বাইরে থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দেওয়ার জন্য বললেন, দিলেন, কিছু সামান্য বাকি আছে। বললেন, হে বেলাল, এগুলো কেন বাকি আছে, এগুলো দিলেন না কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আসছে তো তাদের একরাম করার জন্য সামান্য রাখছি, এই জন্য সামান্য রাখছি। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন যিল আশ ইখলালা, খরচ করে দাও, দিয়ে দাও, তুমি আরশওয়ালার সাথে ভয় করো না, তিনি আবারও দিবেন, তিনি দিচ্ছেন আরো দিবেন, জমা করে রাখবে, তুমি প্রয়োজনের জন্য সামনে তোমার, তুমি এরকম ভয় করো না, আনসক ইয়া বেলাল, খরচ করে দাও, দিয়ে দাও, রাখবে না, আনসক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন যিল আশ ইখলালা, আরশওয়ালার সাথে তুমি কুমির ভয় করো না, দিয়ে দাও, তিনি তার খাজনা থেকে আবারও দিবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার উপরে আখিরাতের ভরসা এবং আখিরাতে আখিরাতের জন্য জানমালের কোরবানি, আল্লাহ তাআলার বন্ধুদের মধ্যে নিজেকে মজবুত রাখা, আল্লাহ তাআলার দিনের জন্য নিজেকে মজবুত রাখা, মেরে মোহতারাম দোস্ত, এটা ঈমানওয়ালার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম জিন্দেগি বানাবেন আদেশ, যে এরকম জিন্দেগি বানাও, দুনিয়া করো না, এটা ইসলাম নিষেধ করে নাই, কিন্তু তুমি এই দুনিয়াকে আখিরাতে নির্ধারিত করো এবং দুনিয়ার ইকিম এবং দুনিয়ার মহব্বত তুমি দিলের মধ্যে ঢুকাইও না, তুমি দিলের মধ্যে ঢুকাইও না, বরং তুমি তোমার মালকে মালের জায়গায় রাখো, আখিরাতের জন্য খরচ করো, এটি আল্লাহ তার উপরে করো। মালের একই দুনিয়ার একই দিনের মধ্যে নিয়ে আসা এটা সম্পূর্ণ নিষেধ, কিন্তু মাল তার কাছে হওয়া, সামাই করা, এটা কোনো নিষেধ নয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন একই তার ঠিক হয়ে যাবে আল্লাহ তাদের উপরে, তখন এই মাল তাকে ধোকা দিতে পারবে না। আর দুনিয়া খোলে কাতলাকুম কোয়ান তুম খোলে তুম লীলা আখেরা, দুনিয়া তোমাদের জন্য আল্লাহ তালা নিয়ামত হিসেবে দিচ্ছেন, আর তোমাদেরকে আল্লাহ তালা আখরের জন্য সৃষ্টি করছেন, আর দুনিয়া তোমাদের জন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন, তো তোমরা আখরাতওয়ালা হইয়া থাকো, দুনিয়াওয়ালা হইয়া থাকিও না, দুনিয়া তোমাদের কদমের নিচে আসবে, সে মাল কম হোক বেশি হোক অথবা না হোক, সর্বহালতে আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহ তিনি ব্যবস্থা করবেন, তিনি ব্যবস্থা করবেন, অভাব হয়েছে ডান বাম তাকাও না, তুমি আল্লাহর দিকে তাকাও, অপেক্ষা করো, আল্লাহ আমার জরুরি পুরা করবেন, তো তুমি অপেক্ষায় আসো, এটাও এবারের মধ্যে গণ্য হয়ে যাবে, এবারত করে যেরকম নেকি পাইত সে যে আল্লাহ তালা থেকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর ডান বাম দেখছে না, কবির দিকে নজর করছে না, এটাও তার এই সমস্ত আল্লাহ তালা বন্ধুদের মধ্যে বন্ধুগুলা নেকি দান করবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালার ঘটনা, সেও পরীক্ষার মধ্যে পড়ছে, কম হয়ে গেছে, এখন চলতে পারছেন না, এক দুরাবস্থা, বুঝু করতেছে যে কিছু কামাই রোজগার, সুয়াল তো কোথাও করা যাবে না, সুয়াল তো নিষিদ্ধ, সোয়াল করার দ্বারা মেয়ে দোস্ত আল্লাহটা নারাজ হয়ে যাবে। তুমি আল্লাহর কাছে সোয়াল করো, আল্লাহর কাছে চাও, এটা আল্লাহ তালা পছন্দ করেন। মখলুর কাছে চাওয়া এটা আল্লাহ তালা পছন্দ করেন না। যে মখলুর কাছে চায় তাকায় তো আল্লাহ তালা নিকট থেকে লওয়ার দরজা বন্ধ হয়ে যায় এবং তাকে ওই অবস্থা করে আল্লাহ তালা ছেড়ে দেন। তখন ফাঁকার দরজাটা সে খুলে ফেলছে, আল্লাহ তালা তাকে লওয়া সে শিখে নেয়। এবং মেরে মুদ্রাম দোস্ত যাকে আল্লাহ তালা দিচ্ছেন তারও কিন আল্লাহ তালার উপরে হওয়া চাই, গর্ব করা চাই না, আমার কাছে অনেক আছে, আমার অনেক আছে, অনেক আছে। সে তো আল্লাহ তালা থেকে দূরে হচ্ছে সেই মালের দ্বারা, এটা আল্লাহ তালা পছন্দ করেন না। সর্বহাল হচ্ছে একই আল্লাহর উপরে, এবং তুমি আল্লাহওয়ালা হয়ে জীবনযাপন করো, আখরাতওয়ালা হয়ে জীবনযাপন করো, এটাই আল্লাহ তালা পছন্দ করেন। আর বেশি ওয়ালাকেও আল্লাহ তালা অনেক সময় পরীক্ষা করেন, সে কি হাইউটাস করে না সে আল্লাহ দিয়ে মতজ হয়ে যায়। যারা আল্লাহওয়ালা তারা আল্লাহ তালার দিকেই নজর করে। তুমি মোহতরাম কৃষ্ণদুর্গ এখন পরীক্ষায় পড়ছে, বিবি কইতেছে যদি একটু কাজকর্ম করতেন, চিন্তা করে আসছে কিছু কাজকর্ম করি, নজর চলার ব্যবস্থা নাই। কাজ করার জন্য আসছে শহরে, যারা রোজানা কাজ করবে তাদের দলের মধ্যে দাঁড়াচ্ছেন, কিন্তু ওনার কাছে কেউ আসে না নিবার জন্য, কারণ উনি তো একটু বয়স্ক। আর এদিকে দেখতে বোঝা যায় যে উনি একজন ভালো মানুষ, এবং চেহারা চুরোতে মনে হয় যেহেতু খুব ভালো লোক। সে তো কোনো কাজকর্ম যেগুলো আমরা চাই তার দ্বারা করানো যাবে না, এটা আমাদের জন্য সাজে না, এরকম মনে করে কেউ আর ওনার কাছে আসে না। যারা কাজ করতে পারবে, যারা কাজ করে, এরকম দেখে দেখে জওয়ানদেরকে বেরকম কাজ করেন ওয়ালাকে লয়ে যাইতেছে। উনি বলতেছেন যে আমিও কাজের তালাশে আসছি, আপনারা আমাকেও নেন, আমি কাজ করে দিব, যা বলবেন তা করব। কিন্তু কেউ ওনার কাছে আসতে পছন্দ করে না, সাহস পায় না, এমন নেক বান্দাকে বুজুর্গকে কেমনে কাজ করার জন্য নেই। উনি ঘরে ঘরে গিয়েও কাজ তালাশ করতেছেন, দোকানে দোকানে গিয়েও কাজ তালাশ করতেছেন, ভাই আমি কিছু কাজ করবার চাই, আমাকে কোনো কাজে রাখেন। সবাই হাত জোড় করে বলেন আপনার কোনো কাজ তো আমাদের কাছে নাই। বোঝা টানবে, তারপরে কোপাবে, নিড়াবে, তারপর আরো ভিন্ন কাজ, ঝাড়ুর কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেক কিছু, ভাঙ্গা গড়া, এসব কাম ওনারে দিয়ে আমরা করাবো, এটা কারো কাছে ভালো লাগছে না। সবাই হাত জোড় করে বলেন যে মাফ করবেন, আপনার কাজ তো আমার কাছে, আমাদের কাছে নাই। প্রত্যেকে এভাবে বলছে। উনি সারাদিন তার কাম পাইলেন না, পাঁচ বক্ত নামাজ পড়লেন, এসার পরে নামাজ পড়ে আরো কিছু আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলেন, ঘরে আসলেন, জিজ্ঞাসা করলেন বিবি কি খবর, কোন কাজ টাজ মিলছে? বললেন যে হ্যাঁ, একটা কাজ পাইছে, কিন্তু মালিক আজকে কিছু দেয় নাই। উনি চিন্তা করলেন যে আচ্ছা, কাজ যখন পাইছেন তো মালিক আজকে দেন নাই, কাল দিবেন, কাজ করলে তো দিবেন, একদিন কাজ করছেন, কাজ পাইছেন তো কালকে দিবেন। আজকেও তিনি আইসার ওই আগের দিনের মতো অবস্থা, কেউ ওনাকে কাজে নেন না। রাত্রিবেলায় উনি এসার নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ঘরে আসলেন, বলে কি অবস্থা, কি খবর? বলেছে আজকেও মালিকে কিছু দেয় নাই। উনি চিন্তা করলেন যে একদিন কাজ করছে, দুই দিন কাজ করছে, হয়তো তিন দিন কাজ করলে হয়তো দিবেন, যখন কাজ পাইছেন একটা ব্যবস্থা হয়ে যাবে, কোন রকম সবাই বরখাস্ত করে চলতেছেন। কিন্তু তৃতীয় দিনে ওই অবস্থা, কিছুই পান নাই। উনি এসার পরে আল্লাহ বিল্লাহ করে কান্নাকাটি করে ঘরের দিকে রওনা করছেন। চিন্তা করলেন, আজকেও যদি আমি ওরকম জবাব দেই, না জানি অস্থির হয়ে পড়েন, না জানি হার্ট ফেল করেন, তো কারণ প্রত্যেক দিন বলি দেয় নাই দেয় নাই দেয় নাই, আজকেও যদি দেয় নাই বলি যে অভাব অনটন আর কষ্ট, এটা তো না জানি কি ঘটে। উনি একটা পোটলা বানাইলেন, ছোটখাটো একটা বস্তা মাটি ঢুকাইলেন, কাঁধে নিয়ে রওনা করলেন। হয়তো দেখে বুঝবেন যে কিছু আজকে নিয়ে আসছেন, পহেলা তো ধাক্কা কাটলো, এরপর আস্তে ধীরে বুঝাবো আর কি। এই মনে করে উনি মাটি লইয়া একটা ছোটখাটো একটা বস্তা বানাইয়া তিনি আসলেন। যখন ঘরের কাছে আসলেন, দেখলেন যে ঘর থেকে ধোঁয়া বের হতেছে আর রান্না বান্নার ঘ্রাণ আসতেছে। যখন তিনি গেলেন বিবি দরির থেকে দেখছেন যে তিনি আসতেছেন, উনি দরজার আড়ালে অপেক্ষায় আছেন, উনি আসলে ওনার দরজা খুলে দিবেন। আসছেন তো জিজ্ঞাসা করলেন যে ঘ্রাণ পাওয়া যার রান্না বান্নার কিছু কি রান্না বান্না হইতেছে আজকে, বাক্সা হইতেছে? বলছে হ্যাঁ, আপনি যে মালিকের কাজ করেন ওই মালিক আজকে পাঠিয়ে দিচ্ছেন। উনি বুঝছেন আমি কোন মালিকের কাজ করি, বুঝছেন যে মালিক পরীক্ষায় দাঁড়ছেন, হয়তো মালিক আজকে আমাদের জন্য রাস্তা খুলে দিচ্ছেন। সব তো মালিকের হাতে, উনি আল্লাহ তাআলার শুকর আদায় করলেন, সেজদা করলেন, শুকরানা। এরপরে খানা পিনা খাইলেন এবং আরাম করবেন। বিবি জিজ্ঞাসা করেছেন, আপনার কাছে একটা পোটলা দেখছিলাম, ছোটখাটো বস্তা, ওটা কই? কয় যে ওইটার কথা আমার জিজ্ঞাসা করো না, এটা লজ্জার কথা। লজ্জার কথা তো ঠিক আছে, লজ্জা দিয়ে কি লাভ, খাওয়া দাওয়া খাইছে আরাম করুক, লজ্জা দিয়ে এটা সুন্দর হবে না, আরাম করো। কিন্তু ওই বেচারি চিন্তা করছে লজ্জার কথা কেন হবে, দিনের মধ্যে এই কল্পনা চলছে, ঘুমায় পড়ছে, যেটা ক্লান্ত সারাদিনে। উনি গিয়া ও বস্তার কাছে বস্তার তালাশে গেছেন, যেখানে ওনাকে বস্তা দেখছেন ওই রাস্তায়, দেখলেন যে উনি রাস্তার এক পাশে উনি এটাকে ফিরে রাখছেন। উনি ওটাকে খুলে দেখলেন, দেখে যে সব আটা। ঘরে আসে বললেন, আরে আটার ওই বস্তা বাইরে কোনো ফেলে আসছে, কয়জন না ওটা আটা নয়, আমি দেখছি আটা, তুমি দেখছো? বুঝে হ্যাঁ, আমি তো সেখানে গিয়ে দেখছি, খুলছি, খুলে দেখছি যে আটা। বুঝছেন যে মালিক ওই মালিক এই মাটির বস্তা কেউ আটা বানাই দিচ্ছেন। মেরে মহতরম দোস্ত, এরকম আল্লাহ তাআলা বহু আসবাব আল্লাহ ওয়ালার জন্য করে দেন, কিন্তু পরিবেশে অনেক সময় কমজোরি আসে, তখন দাওয়াতের পরিবেশ হয়, বলা পার পরিবেশ হয়, তো আল্লাহ রাস্তায় সফর করার পরিবেশ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এক পরিবেশ তৈরি করে দেন। নবী মোহতরম ভক্ত বলছেন, যখন এলাকাবাসীরা ইমান বানাবে এবং ইমানি জিন্দি অবলম্বন করবে, আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতকে খুলে দেব। মেরে মহতারাম দোস্ত বলব, যখন নাকি ব্যক্তির জিন্দগিতে ইমান আমল বানাবে, ওই আগের আয়াত যেটা পড়া হয়েছে, আল্লাহ তাদেরকে চাই পুরুষ হোক বা মহিলা হোক যে কে হোক হায়াত দিবেন। আর যখন এলাকাবাসীরা ইমান আমল বানাবে, লাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তখন এলাকাবাসী ইমান বানাবে এবং তাকওয়াওয়ালা জিন্দেগি, নেক আমলওয়ালা জিন্দেগি বানাবে, আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতকে খুলে দেব। যেখানে তারা বরকতওয়ালা জিন্দেগি পায় সেখানে আর কোন অশান্তি নাই, হিংসা বিদ্বেষ নাই। অমুকের বেশি তার হিংসা নাই, বলকে ভাই বেশি পাইছে এটা আমার জন্য খুশির বিষয়, ভাইয়ের বেশি হোক আমার কম হোক কোন আপত্তি নাই, আর কম হওয়ার দ্বারা আখিরাত বানানো সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যাদের দুনিয়াতে কম হবে ইমানওয়ালা আমলওয়ালা, কম দুনিয়াতে আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে বেশি দিবেন, আর যারা যাদের দুনিয়াতে বেশি ইমান আমলওয়ালা তাদেরকে কম, ওই কমওয়ালা থেকে আখিরাতে কম দিবেন, কমওয়ালারা আখিরাতে বেশি পাবে। মেরে মহতরাম দোস্তবন্ধু সন্তুষ্ট যে আখিরাতে আমি পাব, দুনিয়াতে আমার কম হবে, এ কথা বলবে না যে আমার বেশি হল না কেন, বলবে আমার জরুরত পুরা হতেছে আর আখিরাতে আমি বেশি পাব, আর আখিরাতের কাজ করা আমার জন্য সহজ হয়ে গেল, আমার আমি বেশি ভারী হলাম না, হিসাব বেশি দিতে হবে না, এটা হল ইমানওয়ালা সেফাত। মেরে মহতরাম দোস্তবন্ধু দাওয়াতওয়ালা মেহনত এই জন্যই যেন আমাদের মধ্যে এক ইমান ইমানি সেফত আসে যায়, ইমানি পরিবেশ তৈরি হয়ে যায়, ঘর ইমানের সেফাতওয়ালা হইয়া তারা যেন ঘরকে এক রৌনক এবং শান্তির পরিবেশ বানিয়ে দেয়। আমাদের মুদ্রাম দোস্ত এক আল্লাহ তালার নিকটে সন্তুষ্টির জন্য তারা সবাই পাইয়া যায় এবং এই ঘর যেন অন্যান্য ঘরের জন্য তারা যেন নমুনা হয়ে যায়। মের মহতারাম দোস্তবুর্গ সাহাবাহিকরামের জিন্দগি এরকম ছিল, সাহাবাহিকরামের জিন্দগি এরকমই ছিল যে ভাইকে প্রাধান্য দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার দুইজনে তিনটা রোজার মান্যত করছিলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা অসুস্থ হয়ে পড়ছেন, বলছেন আল্লাহ তাকে সুস্থ করে দিন, আমরা তিনটা রোজা রাখবো, মান্যত দিতে তো রোজা রাখতেছেন, সন্ধ্যাবেলা ইফতার করবেন, ওনাদের দুজনের জন্য দুটা রুটি আছে আর দুইটা রুটি হাজার হোসেনের জন্য, একটা রুটি বান্দের জন্য বসছেন। এখন এক ফকির আছে স্কিল আসি করতেছে, হে মোহাম্মদ সাল্লামের আহাল আমি বোকা, আমাকে খাবার দেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দান করবেন। ফকিরা যেরকম বলে থাকে এখন তো চিন্তা করলেন না যে আচ্ছা একটা দেওয়া হোক আরেকটা আমরা অর্ধেক করে খাব না, প্রত্যেকে নিজের অংশকে কোরবান করে দিলেন, ওই ফকিরকে দিয়ে দিলেন। দ্বিতীয় দিন রোজা রাখলেন, খাবার নাই, আরো ওই পাঁচটা রুটি দুইটা দুজনের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য। আজকে এক এতিম আছে, ওইভাবে বলছেন যে আমি বোকা, আমাকে খাবার দেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে খাওয়াবেন। আজ দুইটা রুটি দিয়ে দিলেন, তৃতীয় দিন রোজা রাখলেন না খাইয়া, সন্ধ্যায় বসছেন খাওয়ার জন্য, এমন সময় এক কয়েদি আসছে, সে বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আহাল আমি বোকা, আমাকে খাবার দেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে খাওয়াবেন। আরো দুইটা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওয়ায়ুতিমুন আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতে তারা মিসকিনকে এতিমকে কয়েদিকে খাওয়াইয়া দেয় আর নিজেরা বোকা থাকে। আল্লাহর মহব্বতে তারা দিয়ে দেয় অত নিজেরা বুকে থাকছেন। হযরত ফাতেমা মারজানা তিনি বলেন এই আয়াত আমাদের সামনেই নাতে দিচ্ছে, এটাতে খুশির বিষয় আর কিছু হতে পারে না। মেরে মোহতরম দোস্ত, এই দাওয়াতুল্লাহ মেহনত, এই উম্মতের জিম্মেদারি, এই মধ্যে জিম্মেদারি আল্লাহ রাসুলের পরে যদি আমরা এই জিম্মেদারিকে আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া আখিরাত দোনো জাহানকে উজ্জ্বল করবেন, হায়াতে তৈয়বা দুনিয়াকে দিবেন, পরকালে জান্নাত দান করে আমাদেরকে চিরকালে কামিয়াবি দান করবেন। মেরে মোহতরম বুজুর্গ, এই জন্য এই দাওয়াতওয়ালা মেহনত, যে আমরা ফতুহাত চাই সেখানে আল্লাহর সাহায্য লাগবে, রুজি চাই আল্লাহর সাহায্য লাগবে, ইজ্জত চাই আল্লাহ তালা ইজ্জত দান করবেন। যখন নাকি আমরা এই ইমান আমলকে বানাবো আর ইমান আমল বনবে নবীওয়ালা মেহনতের দ্বারা, যখন এই মেহনত চলবে মেহনত আমাকে আল্লাহ তালা দিবেন, আমার দ্বারা আমার ঘর বানাবেন, এলাকা বানাবেন, আমার দ্বারা দেশ দুনিয়াকে এই ইমান আমল দ্বারা আবাদ করবেন, এবং এই কাম আল্লাহ তালা সমস্ত দুনিয়াতে মেরে মোহতরম দোস্তমানি বহন সাহেব উনি অনেক বয়ানে বাহিরের দেশে তিনি বলছিলেন যে আমাদের এই কাজটা আল্লাহ রাস্তার খরচের দ্বারাই জেন্দা থাকবে। যদি আমরা এই কথার উপর আসি, নেকল নেকাল বাহির হও বাহির করো, আমি নিজে বাহির হই এবং অন্যকে বাহির করি, যখন আল্লাহ রাস্তার খরচ বাহির হওয়া বাহির করা এটা যখন চলতে থাকবে, আর মেহনত আল্লাহ বাহির মোতাবেক মেহনত করবে, আল্লাহ এই কাজের প্রসারিত সেই কাজকে প্রসার করবেন দুনিয়াতে এবং এলাকাতেও কামকে জমাবেন, আর আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে ইমানের পরিবেশে ইমান ও আমলওয়ালা জিন্দগি যাপন করা সহজ করে দিবেন, আর আল্লাহ তালার ওয়াদা তিনি দেখাবেন দুনিয়া আখরাত দোনো জাহানে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ রাস্তায় বাইর হওয়া বহুত সহজ নকশা এই জমানার জন্য, যেরকম চাকি ঘুরে আর আটা পড়তে থাকে, ঠিক এরকম যখন আমরা আল্লাহ রাস্তায় চলতে থাকবো, কাছে দূরে নির্দেশে বিদেশে গিয়া আল্লাহ পয়গামকে পৌঁছাবো, এই দাওয়াতুল্লাহ মেহনতকে চালু করার কোশিশ করবো, সহি নকশায় উত্তর মোতাবেক আমরা এই মেহনত করবো, এইটি হল দাওয়াত হেকমত। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, যে হিকমতের সাথে এবং উত্তম নসিহতের সাথে তোমরা দাওয়াত দাও। দাওয়াত দিতে হলে দাওয়াতের জবান লাগবে, তারগিব লাগবে, হুকুম জবরদস্তি নানান জিনিস মতে এতে দাওয়াত দাওয়াত হয় না, দাওয়াতের সেপাত থাকে না, আর সে তার থেকে লোক লড়তে পারে না। এজন্য ওষুধের পাবন্দ চাই, হেকমত চাই, কার সাথে কিরকম বলতে হবে, কিভাবে বলতে হবে, আর আমাকেও ওইভাবে ওইভাবে আমার জিন্দগি করতে ইয়ে করতে হবে। ওমান আহসান কওলা মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ও ব্যক্তি উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে নিজের কথার দ্বারা ডাকতে থাকে, আর যে মেয়েগ্রস্ত আল্লাহর কাছে উত্তম কথা বর্ণওয়ালা হয়, আল্লাহ তালা ওই ব্যক্তিকে উত্তম বানাই দেয় এবং তার দ্বারা এক উত্তম পরিবেশ তৈয়ার হয়ে যায় ইমান আমলের পরিবেশ। মেয়েগ্রস্ত এজন্য বলছেন যে হেকমতের সাথে উর্ফুলের সাথে মেহনত করতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম বানিয়ে দিবেন এবং তাকে আল্লাহ উত্তম জিন্দগি তাকে দান করবেন। এজন্য আমাদের এই দাওয়াত আর মেহনত যে আমাকে শিখতে হবে এবং এর উসুল শিখতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, তোর মাধ্যমে একটু মেহনত করানোওয়ালা হব, শেফতওয়ালা হব। আল্লাহ আমার দ্বারা কাম লইবেন আমার ঘরে, কাম লইবেন আমার এলাকায়, কাম লইবেন প্রতিবেশী এলাকায়, এবং আল্লাহ তোমাদের এইভাবে মেহনতকে দুনিয়াতে চালু করে দেশে দুনিয়াতে এই মেহনতকে চালু করবেন এবং হেদায়েতের রাস্তাকে আল্লাহ তালা সহজ করে দেবেন। তিনিও ওলামাদের মধ্যে মসজিদের মধ্যে একজন ছিলেন, কোন সফর নাই আল্লাহ রাসূলের সাথে তিনি করেন না। তোনার যেহেতু মজবুর থাকেন আর আল্লাহ রসুলের সাথে থাকেন, তো আল্লাহ পয়সা লাগে, তো ওনার তো ঠিক ছিল যে উনি যখন যাবেন করদা নিতে, করদা আদায় করবেন, আল্লাহ তালাই তো করদা আদায় করেনওয়ালা, রুজি দেনওয়ালা। তিনি সফর নিয়েছেন, আরেকটা সফরে টাকা যেহেতু আল্লাহ রসুল যাবেন সফরে, উনি সফরে দেখা দিতেন, আবার করদা নিতেন, নিয়ে আগের ব্যক্তিকে দিতেন, যা বাকি টাকা সেটা নিয়ে আল্লাহ রসুল যাইতেন, আবার এগুলো কোন এক সময় আদায় হয়ে যেত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়েমেন দেশে পাঠিয়ে দিতেন, আর এগুলো বলছেন যে মুআজ তোমার সাথে আর দুনিয়াতে মোলাকাত হবে না, তোমার সাথে দুনিয়াতে আর মোলাকাত হবে না। যখন কথা বললেন হুজুরাম তাদের সবচেয়ে প্রিয় কিন্তু দিন অগ্রাধিকার, দিনকে অগ্রাধিকার দিতে হবে, দিন টাকা থেকে অগ্রাধিকার দিতে হবে, কোন ব্যক্তির সাথে সম্পর্ক নয়, দিন দিন আল্লাহ তালার সাথে সম্পর্ক, আল্লাহ তালার সাথে সম্পর্ক, আল্লাহ দিনের কামলন যার থেকে চান এবং দিন আল্লাহ তালাই ওই জিন্দগি দান করেন, হেদায়ত আল্লাহ তালার হাতে। বলছেন হে নবীজি আপনি কাউকে হেদায় দিতে পারবেন না, কোন হেদায়ত আল্লাহ তালা যাকে চাইবেন তাকে দিবেন, তিনি জানেন কে হেদায়ত লাভ করবে। ইন্নাকাল্লা তাহাদি মান হাবাক্তা ওয়ালা ফিল্লাল্লাহ হাদি মান ইয়াশা, যাকে আপনি চান তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না, বরকে আল্লাহ তালা যাকে চান তাকে তিনি হেদায়ত দান করবেন। তিনি জানেন কি হেদায়ত লাভ করবে। মেয়ে মোহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু পাঠাইতেছেন, তিনি হেলিমওয়ালা, তিনি মুক্তিদের মধ্যে একজন। হুজুর সাল্লাম ওনার হেলিমের জন্য দোয়াও করছেন, এরপর বলছেন যে কোরআন পাকের মধ্যে সবচেয়ে মূল্যবান আয়াত কোনটা, কিমতের আয়াত কোনটা, মর্তবার আয়াত কোনটা, তো উনি জবাব দিচ্ছেন আয়াতুল কুরসি। হুজুর এই জবাব শুনে ওনার বুকের মধ্যে হাত রাখলেন আর বললেন আল্লাহ তালা তোমার এলিমের মধ্যে আরো তোরাকে দান করেন। হ্যাঁ, এখন লোকেরা আসছে শুনে যে উনি যাবেন ইয়ামান দেশে আল্লাহ রাসুলের সাথে শেষ মোলাকাত, আমরা যে পাব আমাদের এই পাওয়ার কি ব্যবস্থা। বলছি আল্লাহ আপনি তাকে পাঠাইতেছেন কিন্তু আমরা তো তার কাছে পাওনা আছে, এরকম অনেকে বললেন। সাল্লাম বললেন যে মুআজ তোমার কাছে যা আছে সব তুমি জমা করো, আমার সামনে নিয়ে আসো, সব নিয়ে এসেছেন কিছু রাখলেন না। এরপরেও যারা পাওনাদার তাদের পাওনা চুকতেছে না, তবে বললে ঠিক আছে, আর যারা যারা পাবে আমি তার দায়িত্ব নিলাম, তা আমি আদায় করে দিব, আদায় করে দিব। ঠান্ডা হয়ে গেলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মদিনার বাইরে পর্যন্ত আগায় দিলেন আর বললেন মুআজ তুমি আল্লাহর কাছে যাইতেছো, দোয়া করিও। আল্লাহ রাসূল দোয়া চাইতেছেন, এই জন্য যারা আল্লাহর রাস্তায় যায় তাদের কাছে দোয়া চাওয়া, তার আল্লাহ রাস্তার, আল্লাহ রাস্তার দিনের জন্য যাওয়া সবচেয়ে বড় আমল। তো হযরত মুআযের যখন কান্দেছেন যে আল্লাহ রাসূলকে ছায়া যাইতেছেন, আল্লাহ রাসূলও কান্দেছেন, আল্লাহ রাসূলও কান্দেছেন। তো বললেন যে মুআজ দেখো যে আমার কামকে নিয়ে দূর থেকে দূরে যাবে, সে কালকে আমাদের তো আমার আমার কাছে কাছেই থাকবে। গেলেন এবং দোয়া করছেন কিছুই নাই, যে আল্লাহ তাআলা ওনার মালের মধ্যে বরকত দান করেন, জিন্দগির মধ্যে আল্লাহ সৌলত দান করেন, অসাধ দান করেন, আল্লাহ একটু দোয়াও করে দিচ্ছেন। এম দেখে গেলেন তো মেহনত করতেছেন, এদিকে আল্লাহ তাআলা ওনাকে ধীরে ধীরে ওনার স্বচ্ছতা দিলেন, কিছু ওনার কাছে জমা হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এন্তকালের পরে তিনি আসছেন মদিনা মুনাওয়ারাতে এবং তার কাছে কিছু মাল আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন ওনার তো কিছু আগের চেয়ে স্বচ্ছতা পেয়ে গেছেন, আগে তো কিছুই নাই ধার করে করে চলছেন, এখন তো কিছু আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বললেন যে হে আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন, মুআযের কাছে কিছু মাল জমা হয়ে গেছে, আপনি তাকে বলে দেন এ মাল যেন মুসলমানের স্বার্থে বাইতুল মালে জমা করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন উনি তো সাধারণ ব্যক্তি নন, এই ব্যক্তিত্ব আমি দেখে ওনাকে আদেশ করব যে মাল জমা করে দেন বাইতুল মালে, অথচ আল্লাহ তো দোয়াও করছেন, আমি একথা বলতে পারবো না, আমি ওনাকে একথা বলতে পারবো না, এই আদেশ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে আবু বকর যদি না বলেন তা কে বলবে, আচ্ছা আমি নিজেই বলি, আমি নিজেই বলি। তো তিনি বললেন হে মুআজ, আপনার কাছে একটু মাল দেখতে পাইতেছি, জরুরতের অতিরিক্ত আপনি জমা করে দেন, আপনি মাল জমা করে দেন, সোজা কথা বাইতুল মালে। উনি কিছুই বললেন না, আমার মাল আল্লাহ রাসূল দোয়াও করছেন, উনি আমাকে আদেশ করছেন এগুলা দিবার জন্য, এখন দেওয়া না দেওয়া এটা আমার বিষয়, উনি আমাকে হুকুম করতেছেন। উনি কিছুই কইলেন না, চুপ রইলেন। দ্বিতীয় দিন উনি বললেন সব মাল আমি সামনে রাখছি, যা আমার জন্য লাগবে তা রাইখা সব আপনার লইয়া লন, বাইতুল মালে জমা করে দেন। সব বললেন যে আপনি গতদিন তো ওনার কথায় সাড়া দিলেন না, আজকে সব লইয়া আসছেন, যে আমার জন্য লোটা লাগবে লোটা, থালি লাগবে থালি, এবং প্রয়োজনীয় সামান যেগুলো আমার লাগবে, কারণ উনি ওনার হাতের যে লাঠি ওটাও জমা করে দিচ্ছেন, লাঠি বদনা প্লেট যা আছে সব যা সফর লাগে এগুলো। আর বললেন যা আমার প্রয়োজন মনে করেন সেগুলো আমাকে দেন, আর বাকি সব বাইতুল মালে জমা করে দেন। সব বললেন যে আপনি তো গতকাল চুপ ছিলেন, মনে হওয়ার জন্য এই কথা আপনাকে পছন্দ হয় নাই, আজ কেন আপনি এইভাবে সব সামনে নিয়ে আসলেন? বললেন যে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন হলো এই যে বিশাল পানি দেখা যায় না এই কোল থেকে ওই কোল, আমি ওই পানিতে পড়ে হাবুডুবু খেয়েছি। অমর রাজন আমাকে হাত ধরে তুলে নিচ্ছেন, আমাকে উদ্ধার করেছেন, আমি বুঝছি যে অমর রাজন আমাকে যে কথা বলছেন ওইটা আমার জন্য এটাই ভালো হবে, এই জন্য আমি আজকে তৈরি হয়ে গেলাম। নির্মতরাম দোস্ত তিনি এবার চলে গেছেন মুদিনা মুনাওয়ারা থেকে আবার মুলকে শাম দামেস্ক, ওখানেই তিনি ছেড়েছেন দেখি ওই দামেস্কের মসজিদ থেকে অনেক হাদিস রেওয়ায়াত আছে, যে তিনি ওই মসজিদে থাকা অবস্থায় অনেক হাদিস বর্ণনা করেছেন। হযরত মুহাম্মদী المتحابين فيها والمسين فيها والمتزاورين فيها والمتبادرين فيها এই যে একটা রেওয়ায় দামেস্কের মসজিদ তিনি করছেন যে আল্লাহ তালা হাজির করছে যে বর্ণনা করছে হাদিস যে ওই ব্যক্তির জন্য আমার মহাপত ওয়াজিব হয়ে যায় যে আমার জন্য মহাপত করে এবং আমার মহাপত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য যে আমার মহাপতে কবর সাথে সাক্ষাৎ করে আমার মহাপত ওয়াজিব হয়ে যায় সমস্ত ব্যক্তির জন্য যারা আমার মহাপত একত্রিত বসে আমার মহাপত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য যে আল্লাহর জন্য খরচ করে মেরে মোতরাম দত্ত শাহবাজ কেরামের জিন্দেগি পাখির জিন্দেগি যে ওনারা আফ্রিক অগ্রাধিকার দিয়েছেন যারা এলমওয়ালা সবসময় গোল তারাও সফর করেছেন আল্লাহ তার জানমাল খাটাইছেন এই জন্য আল্লাহ তার কাজ দিয়েছেন আল্লাহ রসুল সফর করেছেন সাহাবায়ে কেরাম সফর করেছেন সাহাবায়ে কেরামের মুক্তিয়ান তারা সফর করেছেন এই জন্য মেরে মোহতরম দোস্ত আল্লাহ তার এক কাম দিয়েছেন যদি আমরা এই কামকে কাম বানায়া অতুল মোতাবেক চলতে থাকি এবং মাধ্যমের মধ্যে আমরা পরিবেশ বানাতে থাকি মেরে মোহতরম দোস্ত যে এই কামকে সহিভাবে করবে সেই লৌকিক হোক না কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কাজ করছিলেন তাকে এমনভাবে ইস্তেমাল করবেন যত লোক রাস্তা পাবে সবার নেকি আল্লাহ তালা ওনার আমল নামায় দান করবেন এবং আল্লাহ তালার সাহায্যের ওয়াদা রয়েছে তোমরা আল্লাহ তালা জেনে সাহায্যকারী হও আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে দিনের পরে মজবুত করে দেবেন মজবুত করে দিবেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ পরিবেশ যিনি ইমান আনতেন তিনি মেহনত লাগিয়ে যেতেন যিনি ইমান আনতেন তিনি মেহনত লাগিয়ে যেতেন আর ওনার তারা আল্লাহ খুব কাম নিয়েছেন সবার আমল দেওয়া উচিত ইমান আনছেন শরীর নিকট থেকে দোয়া নিয়া এলাকায় গেছেন দাওয়া দিতেছেন এলাকা বাসীদের দশ কবিলা তিনি সর্দার ছিলেন আসছেন হুজুরের কাছে আর বললেন তাদের ভোট দাওয়াত দিলাম তারা মানে না তারা আমার উপরে জয় হয়ে আছে জয়লাভ করে আমার উপরে আপনি বদলা করে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা না করে বললেন আল্লাহ মাহাজে দাওসান যে তিনি সবুজ কবিলার ছিলেন সর্দার ছিলেন তো দোয়া করছেন আল্লাহ কবিলার দাউদকে আপনি হেদায়ত দান করেন বললেন যে তোফায়েল তুমি যাও মেহনত করতে থাকো তাহলে করো না তোমার মতো হস্ন তোমার এলাকায় অনেক আছে এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা হিজরত করে চলে আসছেন খাইবার ফাতহ হয়েছে ওই সময় তিনি আসছেন মদিনা মুনাওয়ারাতে কবিলার দাউসের বিরাট সংখ্যা আশি ঘরেরও বেশি বিরাট সংখ্যা নিয়ে তিনি আসছেন তাদেরকে মুসলমান বানাইছেন তাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মেরে মোহতরম দোস্ত আসছেন মায়ের খিদমত মাও আসছেন কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে হেদায়ত দিয়েছেন আর বলছেন নরম ব্যবহার করো দাওয়া দিয়ে থাকো তোমার বরদাস্ত করো তোমার মতো রত্ন তোমার কবিলায় অনেক আছে তাদের মদিনা মরার আশা মুসলমান হয়ে এত খুশি হলেন, বলেন যে আমার কাছে কোনটা সবচেয়ে বেশি, কোনটা অগ্রাধিকার লাভ করছে বুঝতে পারি না, খাইবারের জয় না তোফায়েলের এত লক্ষ্যে মুসলমান বানায় আমার কাছে আসছে মদিনা মরার, এটার খুশি কোনটা বেশি খুশি আমি বুঝতে পারি না, এত খুশি হলেন। তিনি হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখনো মুসলমান নয়, আমার মায়ের জন্য আপনি দোয়া করে দেন। তো কানতে কানতে আসছেন, বলছেন আমি মাকে দাওয়াত দেই, মা আমার দাওয়াতকে অগ্রাহ্য করে এবং অনেক কথা বলেন, কিন্তু আজকে এমন কথা বলছেন যে আল্লাহ রাসূল আপনার স্থানে যে কথা বলছেন আমি বরদাস্ত করতে পারতেছি না, এজন্য আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু দোয়া করলাম, দোয়া করলেন, আল্লাহুম্মা হে উম্মে আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। গেলেন, আল্লাহ রাসূল দোয়া করছে নিশ্চয় এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, আমার মা হেদায়েত পাবে। আমি বসলাম ঘরের নিকটে, দেখলাম একটা বন্ধু আমার মা আমার পায়ের শব্দ শুনে আওয়াজ শুনে বুঝতে পারছেন আবু হুরায়রা আসছে, বললেন যে আবু হুরায়রা অপেক্ষা করুন অপেক্ষা করুন। আর উনি বলেন আমি আওয়াজ শুনতেছিলাম, আমার মা গোসল করতেছিলেন, খুব জলদি আসলেন যে জলদি আইসা দরজা খুলে বললেন সে আবু হুরায়রা, সে আবু হুরায়রা শুনুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু হুরায়রা কিছু না দিলেন, এখনো ঘরে ঢুকেন নাই, তিনি এবার ঘরে না ঢুকে এখান থেকে রওনা করলেন আল্লাহ রাসূলের কাছে কানতে কানতে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের জন্য কানতে কানতে আপনার কাছে আসছিলাম, দোয়া নিয়ে গেছি, এবার আসছি কানতে কানতে খুশিতে যে আল্লাহ তাআলা আমার মাকে ইসলামের দৌলত দান করেছেন। মেরে মন্ত্রাম দত্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি এবং তাদের আল্লাহ তাআলা সাহায্য লাভ করা বহু ঘটনা রয়ে গেছে এবং কেউ বুঝতে পারল নাই, বলতে সবাই হরকতের মধ্যে হরকতের মধ্যে। শব্দ আব্দুল কাওয়াজ আসছেন মদিনা মুনাওয়ারাতে মুসলমান হয়েছেন, তারা বড় সংখ্যা ছিল চল্লিশের মতো। বললেন এরা শিক্ষা ইসলাম গ্রহণ করেছে, যেরকম তোমরা শিক্ষা ইসলাম গ্রহণ করেছ, কোন জবরদস্তি করা হয় নাই, মোকাবেলা করা হয় নাই, তোমরা যেরকম শিক্ষা ইসলাম গ্রহণ করেছো তামাত পায়া, এরাও শিক্ষা ইসলাম গ্রহণ করেছে এবং তাদের চেহারা সুরাতে তোমাদের যে মিল আছে, আকৃতি প্রকৃতি আখলাক সেফাক তোমাদের মিল আছে, তোমরা এদের কদর করো, কে আসো এদের মেহমানদারি করবে। তৈর হয়ে গেলেন, ঘরে ঘরে নিয়ে গেলেন, সকালবেলায় যখন আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার মদিনার ভাইয়েরা তোমাদের ভাইয়েরা তোমাদের সাথে কিরকম ব্যবহার করেছে, জবাব দিলেন উত্তম ব্যবহার করেছে, খানার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, সব লাইনের ব্যবস্থা করেছেন, এর মধ্যে কোনো কমি করেন নাই, আবার আমাদেরকে লইয়া আমাদের কাছে কিছু দিনের আলোচনাও করেছেন। তো বললেন যে কি আলোচনা করেছে, কি কি শিখছো, এক একজনে একটা আয়া দুই আয়া শুনেছেন, একটা শূন্য দুই শূন্য যেটা শিখছেন ইয়াদ আছে বলছেন। আল্লাহ রাসূল খুব খুশি হইলেন যে তারা মেহমানদারির হক আদায় করেছে, যে তোমাদের দুনিয়ার লাইনও ব্যবস্থা করেছে আর দিনের লাইনও তারা ফিকির করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তারা বললেন যে এক সপ্তাহের জন্য তারা তৈরি আছে। তো অনেকে তৈরি হয়ে গেলেন, এক সপ্তাহের জন্য বন্দী করে দিলেন। মদিনা মুনাওয়ার পরিবেশ যে যারা আগত তাদের মেহমানদারিও করতেন এবং তাদের দায়িত্বে এটা ছিল দিন শিখাবে। আল্লাহ রাসূল খবর দিতেন কতখানি দিন শিখেছে। এক সপ্তাহ পরে হুজুর তাদের জমা করলেন, কি শিখেছে বলো, শুনালেন। বললেন আরেক সপ্তাহের জন্য এবার খেলা তৈরি আছে, যারা আগে নিছেন এদের ছাড়া এবার অন্যরা তৈরি হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণ করে দিলেন সাহাবাদের ঘরে যে তারা একরাম করবেন, দিন শিখাবেন। এদিকে যখন দুই সপ্তাহ গুজারে গেছে, বললেন আল্লাহ রসুল আমরা কিছুই জানতাম না, আপনার উচিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনের বই পেয়েছেন, আমরা আমাদের ঘর বাড়িতে যেগুলো চাই। উনি বললেন হ্যাঁ, যা শিখেছ তার আমল করো এবং অন্যদেরকে তৈরি করো। আবারও আসিল, অন্যদেরকেও লইয়া আসিল। মেরে মুসলাম দোস্ত বুজুর্গ, এটা ছিল মদিনা মুনাওয়ারার পরিবেশ, যে গ্রামের পরিবেশ, শিখাবার পরিবেশ, আল্লাহর কাছে যাওয়ার পরিবেশ, দাওয়াত ও তাবলীগের মেহনত, ওই পরিবেশকে বানাবার জন্য আর কোন মকসদ নাই। না মাল জমাবে, না দুনিয়ার ইজ্জত কামাবে, না ক্ষমতা লাভ করবে, না পজিশন পাবে, না বলকে সবকিছু আল্লাহর জন্য কোরবানি করবে, আল্লাহ আখরাতে দিবেন, এটি হল মকসদ। এবং দীর্ঘ চলার জন্য একটু ইমান বানাইতে হবে। আর ইমান ইখলাসের যে দরজা, এলিম হল ওই দরজা, যে আমাকে এলিমও শিখতে হবে, এলিম মতো আমল করতে হবে, আর আমাকে ইমান শিখতে হবে যেন আমার আমল আল্লাহ তাদের কবুল হয়ে যায়। ইমান আমাকে আল্লাহকে রাজি করার জজ্বা একমাত্র আর কোন জজ্বা নেই, এবং আল্লাহ তার নিকট থেকেই পাও না, আর কারো থেকে পাওয়ার কোন আশা নেই। মেরে মোহতরাম দোষ বুজুর্গ, সে রিউজ করে না যার কার কাছে পাবো, আল্লাহ আমাকে দিবেন। যত কাম এইভাবে হবে ওই আমল হিসাবে সাব্যস্ত হবে, এবং এই বদলা আল্লাহকে আশ্রয় দিবেন, এবং এটা আমল সাব্যস্ত হবে। ইমানের হিসাব যদি হয় তাহলে ওটা আমল সাব্যস্ত হবে, যদি ইমান ও হিসাব না থাকে ওটা আমল সাব্যস্ত হবে না। এই জন্য আল্লাহকে রাজি করার নিয়ত করতে হবে, এবং আল্লাহ তালা নিকট প্রতি পাওয়া নিয়োগ করতে হবে। এই জন্য মেরে দোষ আল্লাহ তো বাইর হওয়ার দ্বারা এই সমস্ত বিষয়গুলো তা সেভাবে বুঝে আসবে। এক বছর যেগুলো বুঝে আসবে না, যে ইমান হেসাব তার পরিপূর্ণ বুধ এগুলা নিজের দ্বারা হবে। এজন্য ওলামায়ে কেরামের নিকটে এলিম শিখতে হবে, এলিম শিখতে হবে। আল্লাহ রাস্তায় বাইর হয়ে মেহনত করে করে আমলের জজ্বা এবং আমল দ্বারাই কামেরি মিলবে এটাকে কি হাসিল করতে হবে, আর ওলামায়ে কেরামের নিকট থেকে মাথায় শিখতে হবে। মেহমুদ্দ এবং আল্লাহ রাস্তায় মনে করা পরস্পর পরস্পরকে শিখবে শিখাবে। তিনি বলছেন যে জমাতে আলেম নাই, যে জমাতে আলেম তো পুরো করতে পারে নাই, একজন কারি কোরআন শিখছে সহিভাবে কোরআন শিখিতে পারে, একজন কারি নাই তো জমাত এখনো পরিপূর্ণ হয় নাই। যখন একজন সামনে হবে একজন পিছিয়ে হবে, এ সমস্ত লোক যারা দিন সম্পূর্ণ অবগত না এদেরকে পরিচালনা করবে, তাই নিয়ে জমাত মোকাম্মল হয়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যত মেহনত হবে তখন আমলের জজ্বা হবে, আর মেহনত এলেম হাসিল করবে, আলেমের আহমিয়ত হবে। এই কাজের দ্বারা আওয়াম এবং আলেমের মধ্যে জোর পয়দা হবে, এবং আলেমের কবি দিনের মধ্যে আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফলকে শ্রদ্ধা করে না, সত্যকে সম্পদ করে না, আলেম আমার কদর করে না, সে আমার উন্মতি নয়। মান্না ইউবাসিল কবীরানা অয়ারহাম সগীরানা অয়ারিফ আলেমানা ফলাইসাবিল্লাহ। মেরে মোহতরম দোস্তো দাওয়াতুল মেহনত এজন্যই যে আলেম এবং আওয়ামের মধ্যে যে পদ হয়ে যায় ইলমের গুরুত্ব দৃঢ় মধ্যে আসে, আলেমের গুরুত্ব দৃঢ় মধ্যে আসে, আলমের সাথে নিষ্পত কায়েম হয়ে যায়, এজন্যই দাওয়াতুল মেহনত। এই জন্য মেহনত দোস্তো মেহনত করতে করতে আমরা আশা করি আল্লাহ আমাদের কিছু মতো সেবা দান করবেন। আর সময় সময় কিছু পরীক্ষাও আছে, ও পরীক্ষাতে টিকার জন্য আল্লাহ তালা দেখে অধিক রুজু হতে হবে এবং দাওয়াতুল মেহনত কোরবানিকে বাড়াইতে হবে, আল্লাহ তালা বাড়ি টানতে হবে। এটাই দাওয়াতের মেধা, এটাই দাওয়াতের মেধা। নির্দিষ্ট যারা এই কামকে কাম বানাবে এবং জান মালের কোরবানি দেবে, আল্লাহ সাহেব ফিরবে, মকামায়াতে ওদের মেহনত করবে, যে তরতিব রয়েছে এটা কমবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কুরবানি রসুলায় তার সব বিষয়ের মধ্যে আল্লাহ তার বরকত দান করবেন, শান্তি দান করবেন, আল্লাহ তার সাহায্য করতে পারবেন, শান্তি দেখতে পারবেন। গরিব হয় সুযোগ লাভ করেছে তাকে এবার দেখাই দিবেন, যে মাল ভালো হয় শিক্ষিত হয়, নির্দিষ্ট উনি সকল কাজ করছেন, আমি আপনি তো ওই রাস্তায় জানেন নাই, এই যে সমস্যা তার সমর্থন দেখতে পান নাই, দয়া করে আপনি চোখ বন্ধ করে এই রাস্তায় চলা শুরু করেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দেখাই দিবেন, কারণ মতকে হল করেন ওয়ালা, সম্মান দেন ওয়ালা, এই মেয়েদেরকে রুজি দেন ওয়ালা, উত্তম জিন্দগি দেন ওয়ালা একমাত্র আল্লাহ। আমি কথা শেষ করতেছি, অনেক সময় হয়েছে নামে এক ব্যক্তি সে নামাতে আসছেন, মনুষ্য অবস্থা দেখলে যে উনি ডাক্তার কবিরাজ এলা দিয়া হবে না কিছু, আল্লাহ সাহায্য লাগবে, তো দেওয়ার জন্য আসছেন নিকটে। তিনি তাদের উপরে খুব মেহনত করছেন, তাহলে করছে তাদের সাহেব হিসাবে তারা ওনাকে কবির করেছেন নওয়াতেরা। উনি আসছেন দেওয়ার জন্য, উনি বলছেন নিয়ে বললেন একটা জমাত দিয়েছি, যাইতে চাল রাস্তা তুমি জমাতে সেরে গিয়ে যাও, আল্লাহ রাস্তা চলে যাও। ও চিন্তা করলে যে হরি মনুষ্য বস্তু খাই আসছে, উনি আমাকে বলেন চলে যাওয়ার জন্য এটা কিরকম বিষয় হবে, দোয়ার দিনে আসছি বল আসি দিয়ে চলে যাবো। এখন উনি বলেন যে জমাত তৈয়ার তুমি আল্লাহ রাস্তা চলে যাও, এক চিন্তার জন্য। তো চিন্তা করছেন হুজুর আমার অবস্থা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন নাই, আমি কোন অবস্থায় কোন হালতে আসছি। আবার হাজরত আমার তো এই হাল, আমি আসছি দৌড়ে দোয়া নিবার জন্য, আবার চলে যাব, এবং আপনি আমাকে বলেন যে চলে তিনদিন চলে যাচ্ছে জমাতের সাথে। হ্যাঁ বলছি তো, যা তুমি অবস্থা আল্লাহ রাস্তায়। এখন উনি চিন্তা করলেন যে ঠিকই উনি বুঝেই করছেন, চিন্তা করলেন যদি না মানি আর সাহেব তিনি মুরব্বী বুজুর্গ আসছে ওনার কাছে, মানলাম না তো কি হইল। তো আর চিন্তা করলাম যে যাই চলে যাই, যা হওয়ার হবে চলে গেছে। চল্লিশ দিন লাগায় আসছেন, মার্কাজ থেকে অফিস রওনা দিলেন, এখন সব চিন্তা আসছে হ্যাঁ কি উপায়, না জানি কি অবস্থা, মরে গেছে নাকি। আর এবার তো এলাকার লোকদের গালি শুনতে হবে, তিরস্কার শুনতে হবে, আর শ্বশুরবাড়ির পক্ষ থেকে তো কোনো কথাই নাই, কি করব, যা শুনতেই হবে, কিছু করার তো নাই। এসব চিন্তা করতে করতে চলছেন, ঘরের ঘর পর্যন্ত করছেন, দরজা বন্ধ, শুনতেছিলেন যে ঘর ঝাড়ু দেয়, ঝাড়ুর আওয়াজ, চিন্তা ঘর ঝাড়ু কে দিবে, এরকম লোক তো কেউ নাই, তো ঘরে ঝাড়ু আওয়াজ শুনতেছে, আওয়াজ করছে, জবাব দিছে, বলছে তুমি এখন কি মরণের হায়াতে আসো, কইছে হ্যাঁ, আল্লাহ তো আমাকে আপনি যাওয়ার পরে সুস্থ করে দিছেন। তিনি বাইরে থাকতে থাকতে বলতেছেন যে হযরত বলছেন তিন চিল্লা দিতে হবে চার মাস, বুঝলেন, তিনি তিনি কি ভালো হয়ে গেছি, ভালো অবস্থায় আছে, চার মাস লাগে আরো ভালো হয়ে যাবে। তো এবার যা হিম্মত হয়েছে ঘরে গেছেন, দেহ সুস্থে তৈরি হইয়া চার মাস পুরা করছেন। মেরে মত বহু ঘটনা এই জমানাতেও আছে যে আল্লাহ তালার সাহায্য দেখছেন, দেখছেন এবং দেখছেন যে আল্লাহ তালা আমাকে অনেকে তুলনায় ভালো রাখছেন সব দিক থেকে। মেয়ে আমি আর বহু ঘটনা সামনে আছে বলে বলবার চাই না। এখন আল্লাহ এক কাজ আমাদেরকে দিচ্ছেন, এই কাজ আমরা কাজ বানাবো, কোরবান উঠবো, কি নিজের যান খাটাবো, মাল লুটাবো আল্লাহর দিনের জন্য, আল্লাহ রাস্তা ফেরবো, যেমন চাকি ঘুরে একা পড়ে আমরা আল্লাহকে খুঁজতে থাকবো, আল্লাহ তালা হেদায়তের রোশনি দুনিয়ার মধ্যে ছড়াই দিবেন, হেদায়তের কামকে আল্লাহ তালা দুনিয়াতে চালু করে দিবেন। এই জন্য দুনিয়ার এক প্রান্তে গিয়ে যদি তাদের দিন চিনে দিচ্ছেন, আমরা সেখানে দাওয়া তালা মেহনত করবো, আল্লাহ তালা গাছকে পৌঁছাবো, পরিবেশ বানাবো। প্রতি বছর যারা তিন চিনে দিচ্ছি